لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام, সম্মানিত সুধী সমাজ, আমি আমার একটা অপারগতার কথা, একটা অক্ষমতার কথা আগেই বলি। গত রমজান মাসে আমি লন্ডনে ছিলাম, ওইখানে একটু ঠান্ডা লেগে গিয়েছিল শরীরে, যে কারণে গলার আওয়াজ বসে গেছে, এক দুই কথা বললেই গলার আওয়াজ ভেঙে যায়। আর একটা হাতে ব্যথা আছে, চিকিৎসা করাইতেছি, এখনো কোনো ফল পাইতেছি না। আপনাদের কাছে বলার উদ্দেশ্য হইল দুইটা, আপনারা যদি মনে মনে দোয়া করেন, গলার সাউন্ডটা যদি আল্লাহ ক্লিয়ার করে দেন, তাহলে কিছু বেশি সময় আপনাদেরকে কথা শোনাই দেব। আর একটা উদ্দেশ্য হল, যেহেতু গলার আওয়াজের ব্যাপারে সময়ের কোন নিশ্চয়তা নাই, কতক্ষণ কথা বলতে পারি জানি না, তাই আপনারা সময়ের মূল্য দিয়ে একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার, বুঝার চেষ্টা করলে এর উসিলায় আল্লাহ আপনাদের আপনাদের সাথে আমাকেও হেদায়েতের পথে চলার তৌফিক দান করবে। আপনাদের এই দেশে আমাকে আনার জন্য হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম বহুদিন আগের থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তখন থেকে চেষ্টা করতেছেন আমাকে আপনাদের খেদমতে আনার জন্য, যখন বাংলাদেশের বাইরে কোন দেশে আমি দাওয়াতের কাজে যাইনি। এতদিন আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহর মর্জি হয় নাই, অন্যান্য দেশে গেলেও আপনাদের দেশে আসার সুযোগ হয় নাই, এই বৎসর আল্লাহর মর্জি হয়েছে, আপনাদের খেদমতে আসার সুযোগ হয়েছে। তিনি এবং তার অনুসঙ্গীরা সাথে আপনারা সবাই যারা সহযোগিতা করেছেন, আপনাদের সকলের সাথে দেখা সাক্ষাৎ করার মতো সময় নিয়েও আমি এখন আসতে পারিনি। ঠান্ডা লেগে গলার আওয়াজ বসে যাওয়ার কারণে এবং হাতে ব্যথা ধরার কারণে এখন এর মৌসুমে আমি আসার ইচ্ছা ছিল না। তিনি বললেন যে অনেক মানুষ জানে আমি আমার অনুসঙ্গীদেরকে নিয়ে আপনাকে আনার চেষ্টা করেছি, আপনার যে আসার ব্যবস্থা হইল অন্তত দু চার দিনের জন্য আসুন, সবার সাথে পার্সোনাল ভাবে দেখা করতে না পারলেও দুই একটা মজমায় দেখা হলেও মানুষ মনে সান্ত্বনা পাবে। শুধু এই জন্য দুই চার দিনের জন্যই আসছি, আল্লাহ বাঁচাইলে আগামীতে বিচার মেয়াদ লম্বা আছে, আল্লাহ সুযোগ দিলে আগামীতে গরমের মৌসুমে আসলে উনার সাথে আপনারা যারা যারা সহযোগিতা করেছেন সবার সাথে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ এবং আলাপ সালাপের সুযোগ হতে পারে। এখন যেহেতু আমি খুব শর্ট টাইম নিয়ে আসছি, এই জন্য আমার আসার ব্যাপারে উনার সাথে যারা যত সহযোগিতা করেছেন সবার সাথে যদি ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ এবং দীর্ঘ আলাপ আলোচনার সুযোগ নাও হয়, এই জন্য আমি আশা করি আপনারা কেউ মনে দুঃখ নেবেন না। আমি উনার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন আজীবন আল্লাহর হুকুম মতে রাসুলের তরিকা মতে জীবন যাপন করতে পারি। যে কয়েকটা প্রোগ্রাম আমার এই সংক্ষিপ্ত সফরে করা হয়েছে, এই প্রোগ্রামগুলির হেডিং দেওয়া হয়েছে তফসিরুল কুরআন। তফসিরুল কুরআনের নামে এই সভাগুলির আয়োজন করা হয়েছে। সেই দিকটা সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সুরাতুল আসর তিলাওয়াত করেছি, এই সুরার তফসির থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য। তবে কুরআনের তফসির এতই একটা ব্যাপক জিনিস, এক বিশাল সাগরের মতো। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত কোন আলেম কুরআনের তফসির শিখতে থাকলে তার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি কোরআনের তফসির শিখে শেষ করে ফেলেছি বলতে পারবে না। এই হাদিসটার থেকে আমি আশা করি আপনারা আন্দাজ করতে পারবেন কোরআনের তফসিরের জগৎটা কত বিশাল। এই জন্য একদিনে বা এক রাত্রে আমরা তেলাওয়াতকৃত সুরায়ে আসরের তফসির আগাগোড়া সমস্ত তফসির বিস্তারিত শুনে ফেলব, সমস্ত তফসির আমরা একদিনেই বুঝে শেষ করে ফেলব এমনটা আশা করা যায় না। তবে সুরায়ে আসরের তফসির থেকে চয়ন করে করে বাছাই করে করে এমন কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব, যে কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য বেশি দরকারি এবং বেশি উপকারী আমি মনে করি, সেই কথাগুলি বাছাই করে করে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে সুরার তফসির শুনতে যাচ্ছি, এই সুরার নাম সুরাতুল আসর। এই সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে। যে অবস্থার প্রেক্ষিতে কুরআনের যে অংশ নাযিল হয় সেই অবস্থাকে কুরআনের সেই অংশের শানে নুজুল বলা হয়। একটা বিশেষ অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ সুরায়ে আসর নাযিল করেছিলেন, সেই অবস্থাটা হল সুরায়ে আসরের শানে নুজুল। অবস্থাটা ছিল এই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পর থেকে একাধারে চল্লিশটি বছর তাদের সাথে জীবনযাপন করেছেন, তাদের সাথে উঠা বসা করেছেন, তাদের সাথে চলাফেরা করেছেন, তাদের সাথে সমাজে বসবাস করেছেন, তাদের মধ্যে বিয়া শাদি করেছেন, তাদের সাথে সন্তানাদি লালন পালন করেছেন। কিন্তু চল্লিশটি বৎসরের ভিতরে ইসলামের দাওয়াত দেননি, কলেমার দাওয়াত দেননি, নামাজ রোজা এবাদত বন্দেগী তো দূরের কথা, কলেমার দাওয়াতটুকুও চল্লিশ বৎসরের ভিতরে দেননি, ইসলাম ধর্মের দাওয়াতটুকুও আল্লাহ রসুল জীবনের প্রথম চল্লিশ বৎসরের ভিতরে দেননি। কেন দেননি এটা একটা রহস্যময় প্রশ্নের, এই প্রশ্নের জবাবটা একটা রহস্যময় ব্যাপার। আমরা বুঝে রাখলে কোরআনের অনেক কথার মর্ম বুঝা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবীর জন্মের পর থেকে একাধারে চল্লিশটি বৎসর পর্যন্ত সমাজের মানুষের কাছে এবাদত বন্দেগীর দাওয়াতের হুকুম করবেন দূরের কথা, নামাজ রোজার দাওয়াত দিতে বলবেন দূরের কথা, কলেমার দাওয়াত দিতে পর্যন্ত বলেননি, ইসলামের দাওয়াত দিতে পর্যন্ত বলেননি। এর কারণ আল্লাহ জানেন, আগের থেকেই আল্লাহ জানতেন যখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, যখন নবী বলবেন যে আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তখনই আবু জাহাল আবু লাহাব তথা কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা প্রশ্ন করে বসবে যে ছেলেটা আমাদের মধ্যে জন্মগ্রহণ করল, আমাদের সাথে বসবাস করল, আমাদের সমাজে বিয়া শাদি করল, আমাদের সাথে চলাফেরা উঠা বসা করল, এই ছেলেটা নবী কিভাবে হইল? এই প্রশ্ন ভবিষ্যতে যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে তখনই বেদিনারা এই প্রশ্ন উঠাবে, আল্লাহ আগের থেকে জানতেন। আপনারা কি মনে করেন এই প্রশ্ন যে তারা করবে আল্লাহ কি আগের থেকে জানতেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবীর পবিত্র জিন্দেগীর ৬৩ বৎসরের জিন্দেগীর প্রথম ৪০টি বৎসরকে তাদের এই প্রশ্নের জবাব হিসেবে রেডি করলেন। ৪০ বৎসর পর্যন্ত কলেমার দাওয়াত দেওয়ার দরকার নাই, ৪০ বৎসর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, ৪০ বৎসর পর্যন্ত নামাজ রোজা এবাদত বন্দেগীর দাওয়াত দেওয়ার দরকার নাই, শুধু তাদের সমাজে বসবাস কর, তারা এই ৪০ বৎসরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার দ্বারা তোমাকে চিনুক, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, এই একটা কথা চিনার সুযোগ দিলেন আল্লাহ তাদেরকে ৪০টি বৎসর। ৪০ বৎসরের অভিজ্ঞতায় তারা আবদুল্লাহর পুত্র মুহাম্মদ চিনল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনল না। ৪০টি বৎসরের অভিজ্ঞতায় তারা আবদুল্লাহর পুত্র মুহাম্মদকে আল আমিন উপাধিতে ভূষিত করল, পরম আমানতদার, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, যিনি বিন্দুমাত্র খিয়ানত করেন না কোনো আমানতে, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, এইটুকু সাক্ষ্য তারা দিল, তারা নিজেদের মুখে তাকে আল আমিন উপাধি দিল। যখন তাদের মধ্যে এই স্বীকৃতি হইয়া গেল যে ইনি সংসারের কোন ব্যাপার নিয়েও কোনোদিন মিথ্যা কথা বলেন না, আবু জাহাল ও নবীকে আল আমিন ঘোষণা দিল, নবী হিসাবে পরিচিত হওয়ার আগে আবদুল্লাহর পুত্র হিসাবে পরিচিত হওয়ার সময় আবু লাহাব নবীকে আল আমিন হিসাবে ঘোষণা দিল, তারপরে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হল, আবু জাহাল কিভাবে প্রশ্ন করবে যে মুহাম্মদ আল্লাহর রসুল না হইয়া আল্লাহর রসুল হওয়ার মিথ্যা দাবি করতেছে, এই কথা বলার সুযোগ রইল না। কেন? একাধারে চল্লিশটি বছরের জীবনের অভিজ্ঞতার দ্বারা তোমার মুখে উপাধি দিয়েছ আল আমিন, যে কোনোদিন মিথ্যা বলে না। বেচা কিনার ব্যাপারে যেই ব্যক্তি মিথ্যা বলে না, সংসারের কাজকর্মের ব্যাপারে যেই ব্যক্তি মিথ্যা বলে না, যেই ব্যক্তি মানুষের সাথে লেনদেনের বেলায় মিথ্যা বলে না, কাজ কারবারের বেলায় মিথ্যা বলে না, এই ব্যক্তি আল্লাহর নবী হওয়ার মিথ্যা দাবি কেমন করে করতে পারে? এইভাবে রসুল হওয়ার দাবিতে তাকে যেন তারা মিথ্যাবাদী সাব্যস্ত করার কোন সুযোগ না পায়, এজন্য দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তাকে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম না দিয়া তিনি যে সত্যবাদী এই কথা প্রমাণ করার জন্য শুধু তাদের মধ্যে উঠা বসা চলাফেরা এবং বসবাস করার নির্দেশ দিয়েছিলেন। আশা করি আপনারা উপলব্ধি করতে পেরেছেন, একাধারে চল্লিশ বছর চলে গেল জীবনের, ইসলামের দাওয়াত দিতে আল্লাহ হুকুম করলেন না কেন, কলেমার দাওয়াত দিতে হুকুম করলেন না কেন? কারণ আল্লাহকে জানতেন এইগুলি দাওয়াত দিতে গেলেই তো আল্লাহর রাসুল এই কথা দাবি করতে হবে, আর এই কথা দাবি করলেই তারা এই দাবিতে রাসুলকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। কাজে মিথ্যাবাদী না সত্যবাদী আগে বুঝো, তারপরে আমি কোন কাজে পাঠাইলাম সেই কাজ করাই। এজন্যই যখন রাসুলের বয়স চল্লিশ বছর পূর্ণ হইল, এবার আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নয়, এবার আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ, তখন থেকেই আবু জাহাল আবু লাহাব সহ কুরাইশ বংশের বড় বড় নেতারা তার বিরুদ্ধাচরণ শুরু করল। এমতাবস্থায় একদিন আখনাস নামক এক সর্দার আবু জাহালকে জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে আজকাল, তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলে, তাকে আল্লাহ রাসূল বানিয়েছেন বলে, এই কথাগুলি সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি আমি জবাব দেই সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন, আর যদি আমি জবাব দেই মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? আবু জাহালদেরকে এমন টেকানি টেকাইবার যদি আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত রসুলকে দাওয়াত দিতে আদেশ করেন নাই। আখনাসের প্রশ্নে আবু জাহাল বিপাকে পড়ে গেল, মুহাম্মদ সত্য বলে বলে জবাব দেওয়ার উপায় নাই, মিথ্যা বলে বলে জবাব দেওয়ার উপায় নাই। যদি আবু জাহাল জবাবে বলে মুহাম্মদ সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন, যদি আবু জাহাল জবাব দেয় মুহাম্মদ মিথ্যা বলে প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? এই কারণে সত্য বলে মিথ্যা বলে এইরকম কোন পরিষ্কার জবাব দিতে না পেরে আবু জাহাল বলল, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছিল ততদিন সত্য বলেছিল, যখন আল্লাহর কালাম নাযিল হওয়ার কথা যখন থেকে বলে তখন থেকে মিথ্যা বলে, এই জন্য এতদিন পর্যন্ত আমরা আল আমিন বলেছি আর এখন মানি না। জবাবের সারমর্ম হল, চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর কালাম নাযিল হওয়ার কথা যতদিন বলেননি ততদিন সত্য বলেছিলেন, এই জন্য ততদিন তিনি আল আমিন ছিলেন, চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর কালাম নাযিল হওয়ার কথা যখন থেকে বলেন তখন থেকে তিনি মিথ্যাবাদী হয়ে গেছেন, এই জন্য এখন আর তাকে ফলো করা যায় না। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আনআমের ৩৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, আল্লাহ সূরায়ে আনআমের ৩৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, قد نعلم انه لا يحزنك الذي يقولون فانهم لا يكذبونك ولكن الظالمين بايات الله يجحدون। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ খুব ভালো রকম জানি এদের যে কথায় আপনি অন্তরে ব্যথা পান। এরা যে বলে যে আল্লাহর কালাম নাজিল হওয়ার ব্যাপারে আপনি মিথ্যা বলেন, এই কথায় আপনি অন্তরে ব্যথা পান। কিন্তু আপনি লক্ষ্য করে বলুন, দেখুন, 40 বৎসর পর্যন্ত আপনি আমার কথা বলেননি, আপনার কথা বলেছিলেন, তখন ছিলেন আপনি সত্যবাদী। যখন থেকে আমার কালাম নাজিল হওয়ার কথা বলতেছেন, তখন হলেন আপনি মিথ্যাবাদী। সুতরাং এরা আপনার কথাকে মিথ্যা সাব্যস্ত করল না, এরা আমি আল্লাহর কালামকে মিথ্যা সাব্যস্ত করল। কাজে এদের কথায় আপনার ছেয়ে আমি বেশি দুঃখিত হওয়ার কথা। এরা তো আপনার কথাকে মিথ্যা বলে না, আমার কথাকে মিথ্যা বলে। এই অবস্থায় আবু জাহাল আবুল আহাব সহ মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা যেভাবে একদিকে বলেছে, যতদিন কুরআন নাযিল হওয়ার কথা বলেনি ততদিন মুহাম্মদ সত্য বলেছে, যখন থেকে কুরআন নাযিল হওয়ার কথা বলে তখন থেকে মিথ্যা বলে, এইরকম আরেকটা কথা আরেকটা অপবাদটা দিল যে মুহাম্মদ যতদিন পর্যন্ত তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলেনি ততদিন পর্যন্ত সে লাভের পথে ছিল, যখন থেকে সে তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলতে লাগলো তখন থেকে সে ক্ষতিগ্রস্ত হইয়া গেল। কুরআনের কথা বলার আগ পর্যন্ত, ইসলামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত, আল্লাহর হুকুম মানার, নবীর তরিকা পালন করার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তিনি লাভবান ছিলেন। এই দাওয়াতগুলি যখন থেকে দেওয়া শুরু করলেন তখন থেকে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এই অপবাদটা যখন উঠাইল যে 40 বৎসর পর্যন্ত মুহাম্মদ লাভের পথে ছিল, 40 বৎসর পর থেকে মুহাম্মদ ক্ষতির পথে চলে গেল, এই কথার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছে। আশা করি কোন প্রেক্ষিতে আল্লাহ সূরা নাযিল করেছেন পরিষ্কার বুঝতে পেরেছেন আপনারা। যখন তারা বলল যে এতদিন মুহাম্মদ লাভের পথে ছিল, এখন মুহাম্মদ ক্ষতির পথে চলে গেল, এই কথার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব সূরা আসর নাযিল করেছে। কাজেই এই সূরার ভিতরে আল্লাহ শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সারা দুনিয়ার সমস্ত মানুষের কোন কোন মানুষ লাভবান আর কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত, এই লাভ ক্ষতির সুস্পষ্ট ডেফিনেশন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রদান করেছেন। এই সূরার বিস্তারিত তফসির জানার সুযোগ না পাইলেও এই সূরার মোটামুটি তফসিরটা আমরা বুঝতে পারলে আমরা প্রত্যেকে হিসাব মিলাইয়া দেখতে পারব যে আমি আমার জীবনে লাভবান না ক্ষতিগ্রস্ত। এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের জীবনকে যাচাই করার মতো একটা স্কেল বানাইছেন। সূরাতুল আসরের স্কেল দিয়া তোমার জীবনকে মাপিয়া দেখো তোমার জীবনটা লাভের জীবন না ক্ষতির জীবন। এই সূরার ভিতরে আল্লাহ সুস্পষ্ট বিবরণ দিয়েছেন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলির জীবনে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত তা পরিচয় করার সুস্পষ্ট স্কেল এই সূরাকে আল্লাহ বানিয়েছে। এই সূরার নাম সূরাতুল আসর। আসর শব্দের বিভিন্ন অর্থ আছে। দৈনিক 5 বেলার নামাজের মধ্যে একটা নামাজের নাম আছে সলাতুল আসর। এই নামাজটা যে সময়ে পড়া হয় ওই সময়টার নামও আসরের সময়। আবার ব্যাপক অর্থে যে কোনো দীর্ঘ সময়কেও আসর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই ওয়াল আসরি, আমি আসরের কসম খাই, আমি আসরের নামাজের কসম খাই, আমি আসরের সময়ের কসম খাই, আমি তোমাদের অতীত ইতিহাসের দীর্ঘ সময়ের কথম খাইয়া বলতেছি, বালারকম বুঝে নাও মানুষ দুনিয়াতে লাভবান কে হয় আর ক্ষতিগ্রস্ত কে হয়, কোন কোন মানুষ দুনিয়ার জীবনে লাভবান আর কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আসরের কথম খেয়েছেন। আসরের কথম, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, গলার যে অক্ষমতার কথা বলেছিলাম এই জন্য কথার ফাঁকে ফাঁকে আমি একটু গরম চা পান করলে গলাটা একটু ক্লিয়ার হয়, কিন্তু দেখতে সুন্দর দেখায় না আমি বুঝি, এটাকে বাংলা ভাষায় দৃষ্টিকটু বলে। আপনারা সবাই তাকায় রইলেন আমার দিকে আর আমি মাফাকে ভুকে একটু চা পান করলাম, এটা দেখতে সুন্দর দেখায় না, কিন্তু এটা আমার জন্য নয়, আমি অভ্যাসগত ভাবে চা খাই না, নিয়মিত চা খাওয়ার কোন অভ্যাস আমার নাই। বয়ান করার সময় যখন গলায় আওয়াজ যখন নষ্ট হইয়া যায় তখন একটু গরম চা পান করলে আবার গলাটা ক্লিয়ার হয়, আপনাদেরকে একটু বেশি সময় কথা শোনাইতে পারি, এটা আপনাদের স্বার্থে, এই জন্য আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে ওয়াল আসরি বলে আসরের কসম খেয়েছে, এর তিনটা ব্যাখ্যা হতে পারে। এক নম্বর আসরের নামাজের কসম খেয়েছে, দুই নম্বর আসরের সময়ের কসম খেয়েছে, তিন নম্বর মানুষের অতীতকালের দীর্ঘ সময়ের কসম খেয়েছে। এই তিনটা কসমের ব্যাখ্যা করতে গেলে, তিনটা কসমের ব্যাখ্যায় আমাদের বাকি সবটুকু সময় শেষ হয়ে যাবে, আমরা লাভ ক্ষতির ক্ষতি আর মিলাবার মতো সুযোগ পাব না। এই জন্য আসরের নামাজের কসম কেন খাইলেন এই প্রশ্নের জবাব আজকে আলোচনা করতে যাব না, আসরের সময়ের কসম কেন খাইলেন এই প্রশ্নের জবাব আজকে আলোচনা করতে যাব না, শুধু অতীতকালের দীর্ঘ সময়ের কসম কেন খাইলেন এই প্রশ্নের জবাবটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। কসম এর মর্ম হল সাক্ষী, এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাজ্জিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, কোন মানুষ যদি কোন মানুষের বিরুদ্ধে আদালতে মুকদ্দমা দায়ের করে, মামলা দায়ের করে, তাহলে এই মামলা মুকদ্দমার মধ্যে এক পক্ষকে বলে বাদী আর এক পক্ষকে বলে বিবাদী। মামলা মুকদ্দমায় কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ, একটা পক্ষর নাম বাদী আর একটা পক্ষর নাম বিবাদী। বাদী বিবাদী কাকে বলে এটাও একটা চিনার মতো জিনিস। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মামলায় যার দাবি উঠাইয়া নিয়ে গেলে মামলা ডিসমিস হইয়া যায় তার নাম হইল বাদী, আর যে ব্যক্তি তার বক্তব্য উঠাইয়া নিলেও ডিসমিস হয় না মামলা, উঠাইয়া না নিলেও মামলা ডিসমিস হয় না, তার নাম হইল বিবাদী। ধরুন আপনি আদালতে মামলা করলেন আমার বিরুদ্ধে, আমার কাছে আপনি ১০,০০০ টাকা পাবেন, আগের তারিখে মামলা করলেন আমার কাছে ১০,০০০ টাকা পাবেন, পরের তারিখে গিয়া যদি বলেন আমি আমার দাবি উঠাইয়া নিলাম, মামলা থাকবে? থাকবে না, তাহলে আপনি বাদী। আর আমি যদি আদালতে বলি হ্যাঁ ঠিক আছে তিনি আমার কাছে ১০,০০০ টাকা পাবেন, তবুও মামলা ডিসমিস হবে না, আমি যদি বলি আমার কাছে ইনি টাকা পাবেন না তবুও মামলা ডিসমিস হবে না। সুতরাং যার দাবি উঠাইয়া নেওয়া না নেওয়ার উপর মামলা ডিসমিস হওয়া নির্ভর করে না, তিনি বিবাদী, আর যার দাবি আদালত থেকে উঠাইয়া নিলে মামলা ডিসমিস হইয়া যায় তার নাম বাদী। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল বাজ্জিনাতু আলাল মুদ্দাঈ, মামলার বাদীর জন্য দরকারি যে তুমি যে দাবি করে মামলা করেছ তোমার দাবির পক্ষে সাক্ষী পেশ কর। বাদী যদি আদালতে তার দাবির পক্ষে সাক্ষী পেশ করতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহ রসুল বলেন বিবাদী কসম খাইয়া অস্বীকার করতে হবে। এই কসম খাওয়ার মানে হইল আমি আল্লাহর নামে কসম খাইয়া বলতেছি সে আমার কাছে 10,000 টাকা পাবে না। এই কসম খাওয়ার মানে হইল আমার আর কোন সাক্ষী নাই আল্লাহ ছাড়া, আল্লাহই আমার সাক্ষী। তাহলে যে জিনিসের কসম খাওয়া হয় ওই জিনিস, যে ব্যাপারে কসম খাওয়া হয় ওই ব্যাপারে সাক্ষী হয়। আমি আদালতে কসম খাইলাম আল্লাহর, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি সে আমার কাছে টাকা পাবে না, এর মানে হল সে যে আমার কাছে টাকা পাবে না এই ব্যাপারে এই দুনিয়ার কোন মানুষ আমার সাক্ষী নয়, স্বয়ং আল্লাহ আমার সাক্ষী। যার কসম খাওয়া হয় তারে কসম খাইয়া যে বিষয়ে স্বীকার বা অস্বীকার করা হয় এই বিষয়ে সাক্ষী মানা হয়। এই নীতি অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত আর কোন মানুষ লাভবান এটা বলতে গিয়া আসরের কসম খাইছেন, অতীতের ইতিহাসের কসম খাইছেন। অর্থাৎ কোন মানুষ ক্ষতিগ্রস্ত আর কোন মানুষ লাভবান আমি যে বলতে যাইতেছি আমার কথার সাক্ষী অতীতের ইতিহাস, অতীতের ইতিহাস আমার কথার সাক্ষী। অতীতের কথার ইতিহাস কিভাবে সাক্ষী হল আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। এর আগে আমরা দেখি অতীতের ইতিহাসের কসম খেয়ে অতীতের ইতিহাসকে সাক্ষী করে আল্লাহ লাভবান এবং ক্ষতিগ্রস্তের কি ডেফিনেশন দিয়েছেন, কি পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র চারটা কাজ যাদের জীবনে দুনিয়াতে করে এরা লাভবান। চার কাজ করনেওয়ালা একদল মানুষ ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, আর চার কাজ করনেওয়ালা মানুষেরা শুধু লাভবান। এই চার কাজের বিবরণ বোঝার আগে চার কাজ যারা করে না তারা ক্ষতিগ্রস্ত আর চার কাজ যারা করে তারা লাভবান, এই চার কাজ করনেওয়ালাদের চেনার আগে লাভ এবং ক্ষতির ডেফিনেশন বোঝা দরকার। লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে, মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন যার ব্যবসায়ের মুনাফা তো আসলো না পুঁজিও গেল, ব্যবসা করতে যে মানুষ পুঁজি খাটায়, পুঁজি খাটাইয়া ব্যবসা করল, ব্যবসা করে কোন মুনাফা তো পাইলই না আরো পুঁজিও গেল, এই ব্যক্তির ব্যবসাকে বলে ক্ষতি। আর যে ব্যক্তির পুঁজি গেল কম মুনাফা আসলো বেশি এই ব্যক্তির ব্যবসাকে বলে লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে একটা পুঁজি দিয়া একটা ব্যবসা করার জন্য পাঠান, এমন একটা মানুষ নাই যাকে পুঁজি দিয়া পাঠান না এবং ব্যবসা করার জন্য পাঠান না। প্রতিটি মানুষকে আল্লাহ দুনিয়াতে একটা পুঁজি দিয়া পাঠান একটা ব্যবসা করার জন্য। পুঁজিটা কি? পুঁজিটা তার লাইফ, তার জীবনটা হইল তার পুঁজি। কাউকে 50 বছরের পুঁজি দিয়া যদি দুনিয়াতে পাঠাইলাম, কাউকে 100 বছরের পুঁজি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, কাউকে 20 বছরের পুঁজি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, এই পুঁজি দিয়া তুমি ব্যবসা করবে দুনিয়াতে, যে ব্যবসায়ের দ্বারা তুমি পরকালের জান্নাতের খরিদ্দার হবে, জান্নাতের জীবন অনন্ত অসীম আর দুনিয়ার জীবন সসীম, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর জান্নাতের জীবন চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী কিছুদিনের জিন্দেগিটা একটা পুঁজি দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন, এটা যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি পুঁজিটা ফুরাবার আগে আগেই আমি চিরস্থায়ী জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারি। পুঁজি গেল অসীম না পুঁজি গেল সীমিত? মুনাফাটা সীমিত আসলো না অসীম, পুঁজি গেল কম মুনাফা আসলো বেশি, আল্লাহ বলেন তার জীবন লাভের জীবন, তার জীবন লাভের জীবন। আল্লাহ এত চমৎকার ভাবে এই সুরার ভিতরে লাভের জীবন আর ক্ষতির জীবন বুঝাইছেন, আপনারা বুঝলে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই টের পেয়ে যাবেন যে আপনার দুনিয়ার জীবনটা লাভের হইল না ক্ষতিগ্রস্ত হইল। যার পুঁজি গেল কম মুনাফা আসলো বেশি তার ব্যবসার নাম লাভ, যার মুনাফা তো আসলোই না পুঁজিও গেল তার ব্যবসার নাম ক্ষতি, যার দুনিয়ার জীবনও শেষ হইল জান্নাত লাভ করল না, দুনিয়ার জীবন একটা পুঁজি, এই পুঁজি দিয়া তারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন জান্নাত কিনার ব্যবসা করতে, জান্নাত কিনার ব্যবসা করতে, পুঁজি ফুরাইয়া গেল জান্নাত কিনতে পারল না, মুনাফাও পাইল না পুঁজিও গেল তার জীবন ক্ষতিগ্রস্ত। আর যে ব্যক্তি পুঁজি ফুরাবার আগে আগেই জান্নাতের চিরস্থায়ী জীবনের খরিদ্দার হইতে পারল এই ব্যক্তি দুনিয়ার জীবন ব্যবসায় লাভবান হইয়া গেল। এই যে লাভ ক্ষতির এই ডেফিনেশনটা এইটা বুঝলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ইতিহাসের কসম খাইছেন, অর্থাৎ অতীতের ইতিহাসকে সাক্ষী করেছেন। অতীতের ইতিহাস গেটে গুটে দেখো দেখো তোমরা, দুনিয়ার জীবন ফুরাইল জান্নাত পাইল না এমন লোক অতিবাহিত হইয়া যারা গেছে তাদের সকলের জীবন ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ফুরাবার আগে আগেই যারা জান্নাতের খরিদ্দার হইয়া গেছে এই দুনিয়ার জীবন যাপনে তারা লাভবান হইয়া গেছে। এই কথাটা যে আমি বললাম আমার অতীতের ইতিহাসের কসম খাইয়া বললাম কেন, আমার এই কথার সত্যতার প্রমাণ পাবে তোমরা অতীতের ইতিহাসে, সুতরাং অতীতের ইতিহাস আমার এই কথা সাক্ষী, অতীতের ইতিহাস এই কথার। এই জন্য আল্লাহ আসরের কসম খাইছেন, অতীতের সময়ের দীর্ঘ সময়ের কসম খাইছেন, অতীতের দীর্ঘ সময়ের আলোচনা পর্যালোচনা করে তোমরা দেখো কারা কারা লাভবান ছিল আর কারা কারা ক্ষতিগ্রস্ত ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রায় 6,500 আয়াতের মাত্র 500 আয়াতে বিধিবিধান দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে, কোন কাজ করা জায়েজ কোন কাজ করা না জায়েজ, এই সমস্ত বিবরণের নাম হইল বিধিবিধান। প্রায় 6,500 আয়াতের মাত্র 500 আয়াতে আল্লাহ বিধিবিধান দিয়েছেন, 6,500 আয়াতের 500 আয়াতে বিধিবিধান থাকলে আর বিধিবিধান ছাড়া কত আয়াত, 6,000 আয়াত। এই 6,000 আয়াতে কোন বিধিবিধান নাই, বাকি 6,000 আয়াতে আছে শুধু নসিহত ওয়াজ উপদেশ। এই 6,000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনভাবে ওয়াজ করেছেন, তিন পদ্ধতিতে নসিহত করেছেন, তিন পদ্ধতিতে দুনিয়ার মানুষকে উপদেশ দিয়েছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, 6,000 আয়াতে যদি তিন প্রকারের ওয়াজ থাকে তাহলে এক এক প্রকারের ওয়াজে গড়ে কত আয়াত হয়, 2,000। যে তিন পদ্ধতির ওয়াজ আল্লাহ করেছেন 6,000 আয়াতে, এর প্রথম পদ্ধতির নাম তজকির বি আয়াতিল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ। দ্বিতীয় পদ্ধতির নাম তজকির বি আইয়ামিল্লাহ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ। তৃতীয় পদ্ধতির নাম তজকির বিমা বাদ আল মাউত, পরকালের জীবনের বিবরণ দিয়ে ওয়াজ। 6,000 আয়াতে আল্লাহ দুনিয়াবাসী মানুষের জন্য তিন প্রকারের ওয়াজ করেছেন, কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। তাহলে তিন প্রকার ওয়াজ যদি 6000 আয়াতে হয় তাহলে এক প্রকার আয়াত এক প্রকার ওয়াজে গড়ে কত আয়াত হয়? এবার দয়া করে বলুন তো, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ইতিহাস বর্ণনা করেছেন, অতীতের ঘটনা বর্ণনা করেছেন গড়ে কত আয়াতে? 2000 আয়াতে। এর মধ্যে সূরাতুল আসরের মধ্যে কত আয়াত? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই মাত্র তিনটি আয়াত অতীতের ইতিহাসের বিবরণ। এই তিন আয়াত, তাও তিন আয়াতে অতীতের ইতিহাস নয়, শুধু প্রথম আয়াতের প্রথমাংশে অতীতের ইতিহাসের কথনটুকু খাইছে। আর বাকি 1997 আয়াত সূরাতুল আসরের বাইরে রয়েছে, ওই সবগুলি আয়াতে আল্লাহ অতীতের ইতিহাস বয়ান করেছেন। কেন? এই সূরাতে আল্লাহ অতীতের ইতিহাসের কথন খাইছেন। অতীতের ইতিহাস আমার সাক্ষী, ইতিহাস পর্যালোচনা করলেই তোমরা দেখতে পাবে দুনিয়ার জীবনে লাভবান করা আর ক্ষতিগ্রস্ত করা। অতীতের যাদের ইতিহাস আল্লাহ কোরআনে বারবার বর্ণনা করেছেন, এর মধ্যে একটা লোকের ইতিহাস কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি পরিমাণ বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের 26 জায়গায় একটা লোকের ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। এই লোকটার ব্যক্তিগত নাম তত্ত্ববিদ ঐতিহাসিকদের মতে রামাসিস। কোরআনের ভাষায় এই লোকটাকে ফেরাউন নামে পরিচয় দেওয়া হয়েছে। ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনের 26 জায়গায় বর্ণনা করেছেন। ফেরাউন কোরআন নাযিল হওয়ার পরে এসেছিল দুনিয়াতে না অনেক আগে? এই কোরআনে ফেরাউনের ইতিহাস 26 জায়গায় বর্ণনা করা হইল কেন? শুধু দুনিয়ার মানুষকে লাভবান আর ক্ষতিগ্রস্ত চিনার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ইতিহাস পড়ে দেখো দুনিয়ার জীবনে লাভবানকে আর ক্ষতিগ্রস্তকে। ফেরাউন ছিল তার উপাধি, ব্যক্তিগত নাম ছিল রামাসিস। কিন্তু এখন রামাসিস কইলে বিশেষ জ্ঞানী লোকেরা ছাড়া, তত্ত্ববিদ আলেমগঞ্জ ছাড়া আর কেউ চিনবেনই না। কিন্তু ফেরাউন কইলে সর্বলোকে চিনে। আবু জাহালের আসল নাম আবু জাহাল ছিল না, আবু জাহালের আসল নাম ছিল আবুল হাকাম। আবু জাহাল হইল তার পরিবর্তিত নাম। এখন আবুল হাকাম কইলে কেউ চিনে না, আবু জাহাল কইলে সবাই চিনে। আবুল আহাবের আসল নাম আবুল আহাব নয়, আবুল আহাবের আসল নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বললে কেউ চিনে না, আবুল আহাব কইলে সবাই চিনে। ঠিক তেমনি ভাবে ফেরাউনের আসল নাম রামাসিস, রামাসিস কইলে কেউ চিনে না, ফেরাউন কইলে সবাই চিনে। তাই আমরা যে নামে সবাই চিনে সেই নামটাই ব্যবহার করব ঘটনাটা বোঝার জন্য। ফেরাউনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 26 বার বর্ণনা করেছেন। কেন? শুধু দুনিয়ার মানুষকে লাভবান খেয়ে আর ক্ষতিগ্রস্ত খেয়ে এটা বোঝাবার জন্য। ফেরাউন মিশরের বাদশাহ ছিল, এবং তফসিরের কিতাবে লেখা আছে ফেরাউন মিশরে রাজত্ব করেছিল 400 বছর। ফেরাউন মিশরের রাজা ছিল কতদিনের রাজা? 400 বছরের রাজা। এই 400 বছরের ভিতরে কোন নির্বাচন নাই, কোন আন্দোলন নাই, কোন বিপ্লব নাই, গদি সারার কোন প্রশ্ন নাই। একজনে গদি সারবে আরেকজনে গদি দখল করবে এমন কোন প্রশ্ন নাই। বিনা প্রশ্নে, বিনা আন্দোলনে, বিনা বিপ্লবে, বিনা ইলেকশনে, বিনা সিলেকশনে একাধারে 400 বছরের গদি নিশীন রাজা ছিল মিশরের ফেরাও। এই 400 বছরের ভিতরে ফেরাউনের কোনদিন গায়ে জ্বর আসেনি। 400 বছরের ভিতরে ফেরাউনের কোনদিন মাথা ব্যথা হয়নি। 400 বৎসরের ভিতরে কোনদিন ফেরাউনের সর্দিও করেনি। বুঝে থাকলে বলুন, ফেরাউন যে 400 বৎসরের রাজা ছিল, এটা কি রুগ্ন রাজা না সুস্থ রাজা? 400 বৎসর পর্যন্ত রাজত্ব করা আবার সুস্থ থাকা একটা মানুষের পক্ষে স্বাভাবিক ব্যাপার না, অস্বাভাবিক। এমত অবস্থায় এক সময় ফেরাউন তার দেশবাসীর কাছে শুধু গদিতে বসে থাকাকেই থেকেই তুষ্ট হতে পারল না, দেশবাসীর কাছে নিজের ক্ষুদা হওয়ার দাবি করে বসল। দেশবাসীকে বলল, আমি শুধু তোমাদের রাজা নই, আমি তোমাদের ক্ষুদাও। সারা দেশের মানুষ এক বাক্যে মেনে নিল, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের রাজাও, আপনি আমাদের ক্ষুদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত রাজত্ব করল ততদিন পর্যন্ত তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। যখন ক্ষুদা সাজল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। মরণের আগে আগে তোমার বুঝতে হবে ক্ষুদা কাকে বলে। তাই আল্লাহ ফেরাউনকে ক্ষুদা কাকে বলে বুঝাবার জন্য, চিনাবার জন্য সর্বপ্রথমে যে পদক্ষেপটা নিলেন সেটা হল মিশরের যে নদীর পানির দ্বারা কৃষকদের কৃষি কাজ চলে, ওই নদীকে আল্লাহ হুকুম দিলেন নদীর পানি শুকাইয়া যাও। সারা দেশের কৃষকদের কৃষিকাজ যে নদীর পানির দ্বারা চলত, আল্লাহর হুকুমে সেই নদীর পানি সবটুকু পানি শুকাইয়া গেল। আপনারা কি মনে করেন, নদী নালা খাল বিল সাগর মহাসাগরের পানি আল্লাহর হুকুম মতে চলে কিনা? আল্লাহ তো বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রতিটি ধুলার কণা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে চলে, তোমরা টের পাও না। প্রতিটি ধুলার কণাও আল্লাহর হুকুম পালন করে চলে, বিন্দু মাত্র হুকুমের ব্যতিক্রম করে না। বৈজ্ঞানিকেরা বলে আকাশের সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আপনাদের কারো জানা থাকলে বলুন তো। বৈজ্ঞানিকদের রায় মতে সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ। 13 লক্ষ পৃথিবী একত্রে জোড়া দিলে যত বড় হবে সূর্যটা ঠিক তত বড়। অথচ আল্লাহ বলেন, এই বিশাল সূর্য যে তোমাদের মাথার উপর দিয়ে আসা যাওয়া করে উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে না ডিসিপ্লিন রক্ষা করে, সূর্য ডিসিপ্লিন রক্ষা করে কার আদেশে? আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহর আদেশে। নাকি আপনাদের এলাকায় সূর্য কোনদিন উত্তর দিকে উদয় হইয়া দক্ষিণ দিকে অস্ত যায়? আপনাদের এলাকায় সূর্য কোনদিন পশ্চিম আকাশে উদয় হইয়া পূর্ব আকাশে অস্ত যায় না? প্রতিদিন একই নিয়মে উদয় অস্ত হয়। এই নিয়ম শৃঙ্খলা সূর্য রক্ষা করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আকাশের সেই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় বিশাল সূর্য যেমন ভাবে আল্লাহর হুকুম বিন্দু মাত্র লঙ্ঘন করে না, ঠিক তেমনি ভাবে প্রতিটি দুলার খোনা পর্যন্ত আল্লাহর হুকুম বিন্দু মাত্র লঙ্ঘন করে। দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম লঙ্ঘন করার সামান্য একটু ক্ষমতা দিয়েছে, আর গোটা সৃষ্ট জগতের মধ্যে কাউকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতাই আল্লাহ দান করে। কলা গাছকে হুকুম দিয়েছেন কলা নামক ফল ধরতে, এই জন্য কলা গাছে জীবনে কোনদিন কাঁঠাল ধরে না, ক্ষমতাই নাই তার। এই দেশে কোন কলা গাছের ক্ষমতা আছে কাঁঠাল ধরা? তাহলে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে কলা গাছ? প্রতিটি তেঁতুল গাছকে আল্লাহ হুকুম দিয়েছেন সারা জীবন ভর তেঁতুল ধরতে হবে, কোনদিন আমরা ধরে না। প্রতিটি আঙ্গুর গাছকে হুকুম দিয়েছেন সারা জীবন আঙ্গুর ধরতে হবে, কোনদিন তেঁতুল ধরা যাবে না। ঠিক মতো পালন করে আঙ্গুর গাছ আল্লাহর হুকুম ঠিক মতোই পালন করে না মাঝে মধ্যে তেঁতুল ধরে? ঠিক মতো পালন করে, যেমন ভাবে আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা সাগর মহাসাগর নদী নালা সবগুলি আল্লাহর হুকুম কড়ায় গণ্ডায় পালন করে, ঠিক তেমনি ভাবে প্রতিটি দুলার খনা আল্লাহর হুকুম কড়ায় গণ্ডায় পালন করে, ব্যতিক্রম করার ক্ষমতাই তাদেরকে দেওয়া হয় নাই। দুইটা জাতিকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। তেঁতুল গাছকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন, আকাশের সূর্যকে দিয়েছেন, দেন নাই। দুইটা জাতিকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন, একটা জাতির নাম মানুষ জাতি আর একটা জাতির নাম জিন জাতি। জিন জাতির আলোচনা আজকের জন্য মুলতবি থাকুক। মানুষ জাতিকে আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে, আদেশ করেছেন কিনা? নামাজ না পড়েও সময় কাটাবার ক্ষমতা দিয়েছেন। মানুষ জাতিকে আল্লাহ আদেশ করেছেন রমজান মাসে রোজা রাখতে, রোজা না রেখেও দিনের বেলায় খানা পিনা করার ক্ষমতা দিয়েছেন। তাহলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার ক্ষমতা মানুষকে দিয়েছেন কিনা? দিয়েছেন, আর কোন জাতিকে দেননি। অন্যদেরকে দিলেন না কেন আর মানুষকে দিলেন কেন? তেঁতুল গাছকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিলেন না কেন? আকাশের সূর্যকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিলেন না কেন? মানুষকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে নমাজের পরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি জিনদের আলোচনা আজকে হবে না। মানুষকে কেন আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষমতা দেওয়া হইল, আর বাকি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কোন কিছুকেই আল্লাহর বিধান লঙ্ঘনের ক্ষমতা দেওয়া হইল না কেন? এই দুইটা প্রশ্নের জবাব খুব গুরুত্বপূর্ণ, ভালো রকম মনে রাখা দরকার। কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসুলের বিভিন্ন হাদিসে বলা হয়েছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য। আল্লাহর এবাদত করার মাধ্যমে পরকালের চিরস্থায়ী শান্তি এবং মুক্তি লাভ করার জন্য, আর বাকি সমস্ত সৃষ্ট জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য। আকাশের সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য, গাছপালা জীবজন্তু আগুন পানি মাটি বাতাস সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য। কাজেই সূর্যকে যদি আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষমতা দেওয়া হইত তাহলে সূর্য যখনই আল্লাহর হুকুম লঙ্ঘন করত তখনই মানুষ সূর্যের সেবার থেকে বঞ্চিত থাকত। জগতের যা কিছুকে আল্লাহ মানুষের যে সেবার জন্য সৃষ্টি করেছেন সে যেন হুকুম লঙ্ঘন করে মানুষকে সেবার থেকে বঞ্চিত করতে না পারে, এই জন্য কোন কিছুকেই হুকুম লঙ্ঘন করার ক্ষমতাটুকু দান করেন। আঙ্গুর গাছকে হুকুম করেছেন আঙ্গুর ধরার জন্য, একজন অনেক পরিশ্রম করে আঙ্গুরের বাগান আঙ্গুরের চাষ করল, আঙ্গুর গাছে গাছকে যদি ক্ষমতা দেওয়া হয়তো আল্লাহর হুকুম লঙ্ঘন করে তেঁতুল ধরতে আঙ্গুর গাছের সেবার থেকে ওই আঙ্গুর গাছের চাষ করনেওয়ালা বঞ্চিত হয়ে যায়। এইভাবে সৃষ্ট জগতের কোন কিছুই আল্লাহ যাকে যে সেবার জন্য সৃষ্টি করেছেন সে যেন সেই সেবার থেকে মানুষকে বঞ্চিত করতে না পারে, এই জন্য জগতের যা কিছুকে আল্লাহ যে কাজের আদেশ করেছেন তা লঙ্ঘন করার ক্ষমতা দেননি, পালন করতে বাধ্য করে দিয়েছেন। মানুষকে এর ব্যতিক্রম করা হইল কেন? মানুষকে ইমান আনার আদেশ দিয়ে বেঈমানি করার ক্ষমতা দেওয়া হইল কেন? মানুষকে নামাজ আদায় করার হুকুম দিয়ে নামাজ না পড়ার ক্ষমতা দেওয়া হইল কেন? মানুষকে গুনার কাজ না করার হুকুম দিয়ে গুনার কাজ করার ক্ষমতা দেওয়া হইল কেন? কারণ মানুষকে দুনিয়ার জীবনে কারো গুলামি করার জন্য সৃষ্টি করা হয়নি, মানুষকে কারো খাদেম বানাইয়া সৃষ্টি করা হয় নাই, মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে প্রমাণ করার জন্য যে তুমি পরকালে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য তোমার আমলের দ্বারা তুমি প্রমাণ করো। মানুষকে নামাজের আদেশ দিয়ে যদি নামাজ পড়তে বাধ্য করে দেওয়া হইত, নামাজ না পড়ে থাকার কোন ক্ষমতাই যদি তাকে না দেওয়া হইত, তাইলে মানুষ নিজের আমলের দ্বারা প্রমাণ করতে পারত না যে আমি জান্নাতের যোগ্য। নামাজ পড়ার আদেশ দিয়া নামাজ না পড়ে থাকার ক্ষমতা দিলেই যেহেতু আমি ইচ্ছা করলে নামাজ না পড়েও থাকতে পারি, এত সত্ত্বেও আমি নামাজ পড়ার সকল কষ্ট স্বীকার করলাম, এর দ্বারা প্রমাণ করলাম আমি জান্নাতের যোগ্য। কাজেই তুমি তোমার আমলের দ্বারা প্রমাণ করতে হবে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই কথাটা প্রমাণ করার সুযোগ দেওয়ার জন্য মানুষকে যত কাজের আদেশ করা হয়েছে সবগুলি লঙ্ঘন করার ক্ষমতা দান করা হয়েছে। এটা একটা আনুষঙ্গিক কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বলে দেওয়া হইল। আমাদের মূল আলোচনা ছিল মানব দানব দুই জাতি ছাড়া গোটা সৃষ্ট জগতের সবকিছু আল্লাহর বিধান কড়ায় গণ্ডায় পালন করে, সেই হিসাবে ফেরাউনের দেশের নদীর পানিও আল্লাহর হুকুম ঠিক মতে পালন করবে কিনা এ প্রসঙ্গে পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে লেখেন, খাক বাদ আব আতিশ বান্দান, খাক বাদ আব আতিশ বান্দান, বামন তু মুর্দাবাহক জিন্দান। অর্থাৎ আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সবগুলি কড়ায় গণ্ডায় আল্লাহর আদেশ পালন করে থাকে। যদিও মানুষ দেখে এইগুলি আল্লাহর গোলামি করার কোন ক্ষমতা রাখে না, মানুষের অনুভূতির বাইরেই আল্লাহ এদেরকে আল্লাহর হুকুম কড়ায় গণ্ডায় পালন করার ক্ষমতা দান করেছে। তাই ফেরাউন যখন খোদা হওয়ার দাবি করে বসল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে খোদা চিনাবার জন্য ফেরাউনের দেশের যে নদীর পানির দ্বারা কৃষকদের কৃষিকাজ চলত সেই নদীকে আল্লাহ আদেশ দিলেন পানি শুকিয়ে যাও। আল্লাহর আদেশে ফেরাউনের দেশের নদীর পানি শুকিয়ে গেল। যখন সারা দেশবাসীর কৃষিকাজ বন্ধ হয়ে গেল, ফেরাউন যখন খোদা হওয়ার দাবি করেছিল দেশবাসী অরাস্তা দিয়েছিল না সমর্থন করেছিল, কাজেই তারা ফেরাউনের রাজবাড়িতে এসে ভিড় জমে বলল, খোদা আপনি তো খোদা হওয়ার দাবি করলেন, আমরা তো সমর্থন দিলাম, আমাদের তো কোনো বাধা নাই, আপত্তি নাই, অরাস্তা নাই, কাজেই নদীর পানি যে শুকিয়ে গেল এখন আপনি পানি দেন না হলে আমাদের কৃষিকাজ চলবে না। ফেরাউন পড়ল মহাবিপাকে। ফেরাউন চিন্তা করে দেখল, আমি যদি বলি যে আমার নদীর পানি দেওয়ার ক্ষমতা নাই তাহলে জনগণের আস্থা হারাতে হবে, আমাকে আর খোদা মানবে দূরের কথা, রাজাও মানবে না, কাজেই আমার পানি দেওয়ার ক্ষমতা নাই, কথা বলার উপায় নাই। তাই ফেরাউন মনে মনে বুঝতে পারতেছে যে পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কিন্তু এই কথাটা আমি বলতেও পারবো না। তাদেরকে বলে দিল ঠিক আছে, নদীর পানি আমি দিয়ে দেব, তোমরা চলে যাও। দিতে পারবে বুঝে এই কথা বলল না দিতে পারবে না বুঝে? মনে মনে বুঝে দিতে পারবে না, তারপরে দেব বলল কেন? এইটা হইল জনগণকে দুঃখা দিয়া ক্ষমতায় বসে থাকার জন্য। জনগণ যেন রাজাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপ গ্রহণ করতে না পারে। দেশবাসী শান্তি মনে চলে গেল, আমাদের খোদা বলেছেন আমাদেরকে নদীতে পানি দেবে, চিন্তার কোনো কারণ নাই। জনগণকে বিদায় দিয়ে ফেরাউন চিন্তা করতে লাগল, আসলে তো আমার পানি দেওয়ার ক্ষমতা নাই, পানি দেওয়ার ক্ষমতা তো আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। কাজেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আসল খোদার সাথে কম্প্রোমাইজ করতে হবে। আসল খোদার সাথে কম্প্রোমাইজ করার জন্য ফেরাউন সিংহাসন ছেড়ে, রাজধানী ছেড়ে, মরুভূমি পার হয়ে পাহাড়ের ভিতরে গিয়ে গভীর জঙ্গলে গিয়ে আল্লাহকে সেজদা করল। সেজদা গিয়ে আল্লাহকে বলল, হে আল্লাহ, আসলে তো আমি খোদা নই, খোদা তো তুমি, আমার তো পানি দেওয়ার ক্ষমতা নাই, তুমি দয়া করে নদীটাকে পানিতে ভরপুর করে দাও। দেশের মানুষে বুঝুক আমি দিয়েছি, দেশের মানুষ যেন টের না পায় খোদা দিয়েছে, দেশের মানুষ যেন মনে করে আমি দিয়েছি, দেশের মানুষের আস্থাটা দুনিয়াতে আমার প্রতি ঠিক রেখে দাও, তবে এই বাটপাড়িটা আমি তোমার সাথে এবং তোমার বান্দাদের সাথে কেন করলাম এর বিচারটা তুমি আমার মরণের পরে ইচ্ছা মতে করে নিও। না জেনে না বুঝেই পরকাল ধ্বংস করল, না জেনে বুঝেই পরকাল ধ্বংস করল, জেনে বুঝেই পরকাল ধ্বংস করল, খোদার সাথে কন্টাক্ট করল, পরকালে আমার বিচার তুমি ইচ্ছা মতে করবা খোদা, দুনিয়াতে শুধু নদীতে পানি দিয়া দাও, দেশের মানুষ গুলো কামে দিয়েছি। এই কথা বলার পর সেজদা থেকে মাথা উঠাইল ফেরাউন, মনে মনে চিন্তা করতে লাগলো খোদার কাছে যে প্রস্তাব দিলাম, পরকালের সব শাস্তি আমি নেব, দুনিয়াতে যেন তিনি নদীতে পানি দিয়ে দেন, যদি খোদা মঞ্জুর করেন তাহলে তো আমার ইহকাল রক্ষা পরকাল ধ্বংস, ইহকাল রক্ষা পরকাল ধ্বংস। বর্তমান দুনিয়াতে কতজন মানুষ এই মূলনীতির বাইরে আছে, ইহকাল রক্ষা পরকাল ধ্বংস? কতজন মুসলমানের মাথায় এই ফিকির আছে যে আমার ইহকাল রক্ষা করতে গিয়ে পরকাল ধ্বংস করতেছি কিনা? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মাথায় সেই ফিকির নাই, পরকাল ধ্বংস করে ইহকাল রক্ষা করার জন্য আমি দুনিয়াতে আসি নাই, দুনিয়ার সবকিছু ধ্বংস করে হলেও আমার পরকাল রক্ষা করতে হবে। এটার নাম ইমানদারি, এটার নাম মুসলমান। এই চেতনা জাগ্রত করার জন্যই ওয়াজ নসিহত শোনার দরকার, এই চেতনা জাগ্রত করার জন্যই কোরআন বোঝা দরকার, কোরআনের তফসির, কোরআনের ব্যাখ্যা বোঝা দরকার। ফেরাউনের মনে মনে চিন্তা, খোদা যদি আমার প্রস্তাব গ্রহণ করে তাহলে রক্ষা, যদি আমার প্রস্তাব গ্রহণ করে না তাহলে তো আমার ইহকাল গেল পরকাল গেল। খোদা হওয়ার দাবি করার কারণে পরকাল ধ্বংস হইল, আর নদীতে পানি না হওয়ার কারণে আমার গদিও যাবে, আমার প্রাণও যাবে, ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। এই টেনশন মনে নিয়ে ফেরাউন যখন পাহাড়ের চূড়া থেকে নামতে চাইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল তাকে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে পাঠিয়ে দিলেন। জিব্রিল যাও ফেরাউনের কাছে যাই, একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিবরিল আসলেন, একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন, বললেন মহারাজ আমার একটা বিচার আছে, আমার বিচারটা সমাধা করে দিন। ফেরাউনের মনে মনে টেনশন, খোদা যদি আমার আব্দার রক্ষা করে না তাহলে আমার উপায় নেই। এমত অবস্থায় জঙ্গলের ভিতরে একজন অচিনা মানুষ এসে বলে আমার একটা বিচার করে দিন, তার রাগ আসলো, গুসা হইল, গুসা হয়ে বলল এই বেটা এই জঙ্গলের ভিতরটা কি বিচারের জায়গা নাকি? আমি যখন ইজলাসে বসব, যখন সিংহাসনে বসব, তখন আমার কাছে বিচারের জন্য যাবে। এই কথা বলে পাহাড়ের চূড়ার থেকে নদীর দিকে চেয়ে দেখল মদ নদী পানিতে ভরপুর হয়ে গেছে। তাহলে সে নিশ্চিত হয়ে গেল এই ব্যাপারে যে খোদা আমার আবদার রক্ষা করছে, আমার দুনিয়া রক্ষা হবে, পরকাল ধ্বংস হবে, অন্তত দুনিয়ার ব্যাপারে টেনশন মুক্ত হয়ে গেল। এবার বলে ঠিক আছে বল তোর কি বিচার, টেনশন মুক্ত হওয়ার পরে এখন বলে বল তোর কি বিচার। মানবরূপী জিবরিল ফিরিস্তা বলেন বিচার আর কিছু নয়, একটা গুলাম সম্পর্কে আমার বিচার। কি গুলাম, কি করেছে? জিবরিল বলেন একটা গুলাম তার মনিবকে মনিব বলে স্বীকার করে না, নিজেকেই মনিব বলে দাবি করে, এই গুলাম তার বিচার। একটা গুলাম তার মনিবকে মনিব দেখে না, নিজেকেই মনিব দাবি করে, এই গুলামের বিচার। ফেরাউন বলে এত বড় নিমক হারাম গুলাম, এত বড় নিমক হারাম গুলামের এই নদীর পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার হতে পারে না। জিবরিল বলে মারহাবা, ধন্যবাদ মহারাজা, আপনার বিচারটা বড় চমৎকার বিচার করেছে, দয়া করে আমাকে কাগজ কলমে লিখে দিন। বলে জিবরিল ফিরিস্তা ফেরাউনের সামনে কাগজ কলম পেশ করে দিল। ফেরাউন নিজের হাতে কাগজ কলম নিয়ে লেখে যে গুলাম নিজের মনিবকে মনিব দেখে না, নিজেকে মনিব দাবি করে, এই গুলামকে এই নদীর পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার হতে পারে না। দেখে দস্তক দিয়ে দিল। এইদিকে ফেরাউন ছিল মিশরের কীর্তি বংশের লোকদের বাদশাহ, আর সিরিয়ার বাসিন্দারা ছিল বনি ইসরাইল। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল এদের ব্যাপারে কোরআনের বহু আয়াতে বারবার আলোচনা করা হয়েছে। এই বনি ইসরাইলদের সম্পর্কে একটু সামান্য ধারণা আমাদের থাকতে হবে, সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কয়েক হাজার বছর পূর্বে দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের অন্তর্গত তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর বাবেল শহরে। সেই বাবেল শহরের অধিপতি ছিল বাদশাহ নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বহুমুখী সংঘর্ষ হওয়ার পর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাবেল শহর থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সামনের কথাগুলি বোঝার জন্য এই কথাগুলি স্মরণ থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী ছিলেন, তার প্রথম ছেলে ইসমাইল ইনিও নবী ছিলেন, কিন্তু ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে পরবর্তী কয়েক হাজার বছরের মধ্যে আর কেউ নবী হয় নাই। পক্ষান্তরে ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিসসালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিসসালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম, তিনিও নবী ছিলেন। তাদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী বংশধরদেরকে কুরআনের ভাষায় বলা হয়েছে বনি ইসরাইল, ইসরাইলের হামদার। সামনের কথা বুঝার সুবিধার্থে আপনাদের এই কথাগুলি স্মরণ রাখা দরকার। ইসরায়েলি বংশের যে সমস্ত লোক বর্তমান দুনিয়াতে আছে, এদের ইসরায়েলি নামকরণের কারণ এরা হযরত ইয়াকুব আলাইহিসসালামের নেক্সট জেনারেশন। ইয়াকুব আলাইহিসসালামের নিজের মাতৃভাষায় হিব্রু ভাষায় আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের নেক্সট জেনারেশনকে কুরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। এই কথাটুকু বুঝলে এবার বলুন একটু দয়া করে, বনি ইসরাইল কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার বাসিন্দা ছিল। আর ফেরাউন যে কিপ্তি বংশের রাজা ছিল, কিপ্তি বংশ কোন দেশের বাসিন্দা ছিল? মিশরে। সেই মিশরে বনি ইসরাইলদের বংশে একজন নবী জন্ম হলেন, হযরত মূসা আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালাম কোন বংশের নবী? বনি ইসরাইল কোন দেশের বাসিন্দা? বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা। সেই বংশের নবী মূসা মিশরে জন্ম হইলেন কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? খুব এই প্রশ্নটা মদিনার ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কুরাইশ বংশের সর্দারদের মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছিল। মুহাম্মদ যে নবী হওয়ার দাবি করে তাকে জিজ্ঞেস কর, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার ইহুদিদের শিখাইয়া দেওয়া এই প্রশ্নটার জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সূরা ইউসুফ নাযিল করেছে। সেই সূরা ইউসুফের ভিতরে রেখে আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং তার বড় দশ ভাইদের ইতিহাসের ভিতরে এদের শিখাইয়া দেওয়া প্রশ্নের জবাব রয়েছে। অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালামের প্রতি হিংসা করিয়া তার বড় দশ ভাইয়েরা প্রথমে ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল। তারপরে কুয়ার থেকে উঠাবার পরে ইউসুফকে একদল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা গুলাম হিসাবে কিনে নিয়ে ইউসুফ আল ইসলামকে মিশর থেকে সিরিয়ার থেকে কিনে নিয়ে মিশরে নিয়ে বিক্রি করে দিয়েছে। সেই মিশরে ইউসুফ আল ইসলামকে গুলাম জেনে কিনে নিয়েছিল মিশরের প্রধানমন্ত্রী। একসময় হযরত ইউসুফ আল ইসলাম মিশরের বাদশাহ হইয়া গেছিলেন। মিশরের বাদশাহ হওয়ার পরে বনি ইসরাইলের তার বংশের যে সমস্ত লোক সিরিয়ায় ছিল, সমস্ত সিরিয়াবাসী বনি ইসরাইলদেরকে হযরত ইউসুফ আল ইসলাম মিশরের বাদশাহ হওয়ার পর সিরিয়ার থেকে সমস্ত বনি ইসরাইলদেরকে মিশরে নিয়ে পুনর্বাসিত করেছিলেন। সুতরাং সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল? হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন ইতিহাসের মাধ্যমে হইল। বিষয়টা বুঝতে পারলেন কিনা দেখুন, হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশাহ হওয়ার আগে মিশরের রাজত্ব কিপ্তি বংশের লোকেরাই করত। ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরের বাদশাহ হইলেন, তাহলে মিশরের আদিবাসিন্দাদের হাতে রাজত্ব রইল না বহিরাগতদের হাতে রাজত্ব চলে গেল? বহিরাগতদের হাতে রাজত্ব চলে গেল। একাধারে চার শত বৎসর পর্যন্ত বনি ইসরাইলদের হাতে রইল মিশরের রাজত্ব। 400 বৎসর পরে আবার মিশরের রাজত্ব বনি ইসরাইলের হাত থেকে কিবতি বংশের হাতে গেল। এবার বনি ইসরাইলের হাতে মিশরের রাজত্ব নাই, কিন্তু বনি ইসরাইল মিশরের বাসিন্দা রইল, রাজত্ব নাই কি রইল বাসিন্দা রইল, রাজত্ব চলে গেল আবার কিবতি বংশের হাতে। 400 বৎসরের হারানো রাজত্ব ফিরত পেয়ে কিবতি বংশের লোকেরা বনি ইসরাইলের বংশের উপর অকথ্যভাবে জুলুম অত্যাচার শুরু করে দিল, অবর্ণনীয় জুলুম অত্যাচার শুরু করে দিল। এটাকে বাংলা ভাষায় রাজনৈতিক প্রতিহিংসা বলা হয়, যাদের কারণে একটা রাজনৈতিক দল গদিতে যাইতে পারে না, কোন উপায়ে যদি কোন সময় যাইতে পারে, এতদিন পর্যন্ত যাদের কারণে যাইতে পারছিল না তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করা হয়, এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলা হয়। কিবতি বংশের লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে বনি ইসরাইলের লোকদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার করা শুরু করবে। এমত অবস্থায় একদিন ফেরাউনের দরবারে আলোচনা হইল, কি আলোচনা হইল, জাবুর কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে বনি ইসরাইলের বংশে আল্লাহ অগণিত নবী রসুল দুনিয়াতে বাড়াবেন, বেশিরভাগ নবী রসুল আল্লাহ বনি ইসরাইলের বংশেই পাঠান, কাজে আমরা যে হারানুগতি ফিরত পেয়ে বনি ইসরাইলের বিরুদ্ধে জুলুম অত্যাচার শুরু করলাম, আমাদের আমলেই যদি তাদের বংশে কোন নবী জন্মগ্রহণ করে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোন রাজা বাদশা কোনদিন পারে না, কারণ খোদার শক্তি নন নবীর পক্ষে থাকে, তখন তো আমাদের সকল জুলুম অত্যাচারের প্রতিশোধ হয়ে যাবে। কাজেই এদের মধ্যে কোন নবী জন্ম হলে আমাদের জুলুমের যে বিচার হবে এই ব্যাপারে আমাদের এখন থেকে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। ফেরাউনের পার্লামেন্টে এই কথা যখন আলোচনা হচ্ছিল তখন ফেরাউন এই সমস্যার সমাধান দিয়া হুকুম দিছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চিরন্তন রীতি আছে, আল্লাহ নবী বানান পুরুষকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারীকে নবী বানান না। কাজেই বনি ইসরাইলের বংশে ছেলে জন্ম হইলে ছেলে যদি বেঁচে থাকে নবী হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের থেকে আইন জারি করে দিলাম সারা দেশে, বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্মগ্রহণ করবে রাজার পক্ষ থেকে সারা দেশে জল্লাদ বাহিনী মোতায়েন করা থাকবে, জল্লাদেরা বনি ইসরাইলের বংশের কোনো ঘরে কোনো ছেলে জন্ম হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে মায়ের কুল থেকে কেড়ে নিয়ে ওই বনি ইসরাইলের ছেলেকে হত্যা করে ফেলবে। কাজেই ছেলে যখন হত্যা হয়ে যাবে নবীও হবে না আর আমাদের জুলুমের প্রতিশোধ হবে। এই আইন পাশ হইয়া গেল মিশরে, ফেরাউনের রাজিত মিশরে। বেশ কিছুদিন পর ফেরাউনের জল্লাদ বাহিনী বনি ইসরাইলের ঘরে ছেলে জন্ম হওয়ার সাথে সাথে হত্যা করার হত্যাকাণ্ড চলতে থাকল, চলতে চলতে চলতে চলতে বেশ কয়েক বছর পরে এবার আরেকটা নতুন সমস্যা দেখা দিল। সেই সমস্যাটা হইল কোন লেবারের দরকার হইলে বনি ইসরাইলের বংশে কোন লেবার পাওয়া যায় না, কারণ পুরুষ নাই। এতক্ষণের ঘটনা বুঝে থাকলে বলুন, বনি ইসরাইলের বংশে লেবারের জন্য পুরুষ পাওয়া যায় না কেন? শিশুকালে হত্যা করে লেবার পাওয়া যায়, রাজার বংশের লোকদের কে দিয়া লেবারের কাজ করতে হয়? আশ্রকেরা সমস্যার নতুন ভাবে রাজার বংশের লোকদেরকে দিয়া কোন কাজ করাইতে হয়? লেবারের কাজ করাইতে হয়। আবার ফেরাউনের পার্লামেন্টে এই সমস্যা নিয়ে আলোচনা হইল, মহারাজা আপনার হুকুমে তো আমরা বৎসরের পর বৎসর যাবৎ বনি ইসরাইলের বংশের ছেলেদেরকে হত্যা করে চলেছি, যে কারণে তাদের বংশে এখন পুরুষের অভাব দেখা দিয়েছে, লেবার পাই না, আমাদের আপনার বংশের লোক দিয়ে লেবারের কাজ করাইতে হয়, এখন কি করতে হবে? ফেরাউন তখন বলল যে আমার পুরাতন আইনে সংশোধনী আনতে হবে, আগের আইনের মধ্যে সংশোধনী আনতে হবে। কি সংশোধনী? আমরা এক কাজ করব, একাধারে একটা বৎসর পর্যন্ত বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হবে সবগুলিকে হত্যা করে ফেলব, যাতে নবী হওয়ার সম্ভাবনা কমে। আর দ্বিতীয় বৎসর যে ছেলেগুলি জন্ম হবে ওই ছেলেগুলিকে আমরা রেখে দেব লেবার বানাবার জন্য। এক বৎসর হত্যা করবে নবীর সম্ভাবনা, নবী হওয়ার সম্ভাবনা বন্ধ করার জন্য, আর এক বৎসরের ছেলেদেরকে রেখে দিবে লেবার বানাবার জন্য। ফেরাউনের পার্লামেন্টে আগের আইনে সংশোধনী আনা হইল এবং এই দ্বিতীয় আইন ফেরাউনের রাজদরবার থেকে চালু হয়ে গেল। যেই বৎসর ছেলেদেরকে বনি ইসরাইলের বংশে ছেলে জন্ম হইলে রেখে দেওয়ার কথা, সেই বৎসর আল্লাহ হযরত হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে বাড়াইল। এর পরের বৎসর এই বংশে কোন ছেলে জন্ম হইলে হত্যা করার কথা, পরের বৎসর ওই হারুন আলাইহিস সালামের মায়ের গর্ভে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাইল। হারুন আলাইহিস সালামের মা যখন পরবর্তী বৎসর আবার গর্ভবতী হইলেন, চিন্তায় অস্থির হইয়া গেলেন, আমার গর্ভস্থ সন্তান যদি ছেলে হয় ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে আমার ছেলেটা হত্যা করে ফেলবে। এই চিন্তায় যখন হারুন আলাইহিস সালামের মার আহার নিদ্রা বন্ধ হইয়া গেল, রাত্রে ঘুমে ধরে না এই চিন্তায়, দিনের বেলা দানা পানি খাইতে পারেন না এই চিন্তায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন, তোমার গর্ভে আমি ছেলেই দিয়া বানাইছি, এই হত্যা করার বৎসরের ভিতরেই তোমার গর্ভের ছেলে ভূমিষ্ঠ হবে। তবে তুমি যে কারণে চিন্তা করতেছ জল্লাদ বাহিনী ফেরাউনের তোমার কাছ থেকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলবে, এই ব্যাপারে তোমার চিন্তা করার কোন দরকার নাই। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নদীতে ভাসাইয়া দেবে, এই পর্যন্তই তোমার দায়িত্ব। তারপরে তুমি দেখবে রাখে আল্লাহ মারেকে। হযরত হারুন আলাইহিস সালামের মা তাই করলেন। দ্বিতীয় বৎসর যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, শিশু মুসাকে একটা বাক্সে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিল। আগেই বলেছি নদীর পানি কার হুকুমে চলে, আল্লাহ তখন নদীর পানিতে হুকুম দিলেন এই শিশু মুসার বাক্সটা বাসাইয়া নিয়ে ফেরাউনের গাঠে লাগাও। আমি দুনিয়াবাসীকে দেখাইতে চাই রাখে আল্লাহ মারেকে। আল্লাহর হুকুমে নদীর পানি শিশু মুসার বাক্সকে নিয়ে ফেরাউনের গাঠে লাগাই দিল। এই সময় ফেরাউনের গাঠে ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, ফেরাউনের বিবি আসিয়ার কয়েকজন বান্দি ছিল। এই বান্দিরা এই আজগুবি পদ্ধতিতে একটা বাক্স পাইয়া বাক্সটা গাঁটে উঠাইয়া খুলতে চাইল, এমত অবস্থায় একটা বান্দির মাথায় আল্লাহ একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। আল্লাহ জাগাই দিতেছেন, সবকিছু আল্লাহ করেন। আমরা বর্তমান দুনিয়াতে যারা আছি, বিশেষত হতাশাগ্রস্ত যত মুসলমান আছি, আমরা হতাশাগ্রস্ত হইয়া যাই আমাদের বিভিন্ন কার্যকলাপের খারাপ ফলাফল দেখার পর। যত ফলাফল খারাপ আসে, যত ফলাফল ভালো আসে, সবগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু আমাদের আমল যখন ভালো হয় আল্লাহর পক্ষ থেকে ফলাফল ভালো আসে, আমাদের আমল যখন খারাপ হয় আল্লাহর পক্ষ থেকে ফলাফল খারাপ আসে। এই ব্যাপারটার দিকে আমরা কোন সময় লক্ষ্য করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত অশান্তিতে ফেলি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজে অশান্তিতে পড়ার কাজ করে না। বর্তমান দুনিয়ার মুসলমানেরা বিভিন্ন দিক থেকে বহুমুখী, সন্ত্রাসের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মুমিন মুসলমান কোন আমল করলে সন্ত্রাসী হামলার থেকে নিরাপত্তা পাবে। আল্লাহ বলেন, وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম। আল্লাহর ওয়াদা বিশ্বাস হয়, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম। কি ওয়াদায় আবদ্ধ? যদি তোমরা আমল ভালো করো তাহলে সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। তাইলে কোন মুসলমান যদি সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয় তাহলে দেখতে হবে মুসলমানের আমল ভালো না খারাপ। যদি দেখা যায় মুসলমানের আমল খারাপ, সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হইনা, কারো হরা দেয় নিজের আরো হরা। আমরা যদি আমল ভালো করি, আল্লাহ বলেন কোন সন্ত্রাসী তোমাদেরকে হামলা করতে পারবে না, আমি আল্লাহ রক্ষা করব। তোমরা যদি আমল খারাপ করো, সন্ত্রাসীদেরকে আমি সুযোগ দেব তোমাদেরকে হামলা করার। নিরাপত্তাও আল্লাহ দান করেন, সন্ত্রাসীদেরকে হামলা করার ক্ষমতাও আল্লাহ দান করেন, কিন্তু নিরাপত্তা কখন দিবেন আর সন্ত্রাসীদেরকে ক্ষমতা কখন দেন, এটা হলো আমাদের জানার বোঝার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দির মাথায় বুদ্ধি দেখায় দিন, এই বাক্সটা খোলার পরে যদি বাক্সের ভিতরে কোন টাকা পয়সা সোনা রূপা দ্বন্দ্ব দৌলত পাওয়া যায়, তাহলে রাজার বাড়ির লোকেরা আমরা তো বান্দি, চুরি না করলেও বলবে কিছু না কিছু চুরি করছস। বাক্স খোলার পরে বাক্স ভরা সোনা রূপা পাওয়া গেলে এক টুকরাও যদি আমরা চুরি করি না, তবুও রাজার বাড়ির লোকেরা বলবে নদীর ঘাটে বাক্স খুলছ, সোনার সোনার উপায় করা বাক্স নদীর ঘাটে বান্দির দলে খুলছ, কিছু না কিছু চুরি করছ। আমরা চুরি না করিয়া চুরির অভিযোগে অভিযুক্ত হব কেন? এখানে বাক্স করবো না, ফেরাউনের বিধি আসিয়ার সামনে নিয়ে বাক্স করবো, যেন চুরি করার অভিযোগ আমাদের কেউ দিতে না পারে। এই আল্লাহ এক বান্দির মাথায় বুদ্ধি জাগায় দিয়ে, এই বান্দি যখন অন্যান্য বান্দির আর এই কথাটা বলল, সমস্ত বান্দি এই বান্দির কথা মানে নিল, এখানে বাক্স করবো না, সব বান্দিরা বাক্সটা নিয়া ফেরাউনের বিবি আসিয়া সামনে করল। খোলার পরে দেখা গেল এই বাক্সর ভিতরে টাকা পয়সা দ্বন্দ্ব উলত বলতে কিছু নাই, একটা লাওয়ারিস ছেলে, লাওয়ারিস কে জন্ম দিল কিভাবে আসলো কেউ কিছু জানে না। এই ছেলেটা পাওয়ার সাথে সাথে খবর চতুর্দিকে ছড়াইয়া পড়ল, জল্লাদ বাহিনী সাথে সাথে এসে উপস্থিত হল, নিশ্চয়ই বনী ইসরাইলের ছেলে, আমাদের হাত থেকে বাঁচাবার জন্য নদীতে ফেলে দিয়েছিল, আমাদের হাতে হস্তান্তর করো, হত্যা করব। ফেরাউনের বিবি আসিয়া বলল, ছেলেটার প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে, আমার মনে চায় আমাদের দম্পতি নিঃসন্তান, এই ছেলেটাকে আমাদের পালক সন্তান বানাইয়া লালন পালন করব। জল্লাদেরা বলল, তোমার কথায় কাজ হবে না, রাজার আইন বনি ইসরাইলের ছেলে এই বৎসর পাইয়া হত্যা করতেই হবে। বিবি আসিয়া বলে, রাজা তো আমার স্বামী, আমার স্বামী যদি আমাকে এই ছেলেটা লালন পালন করার পারমিশন দিয়া দেয় তাহলে তোমরা হত্যাকারী কে? জল্লাদেরা বলল, ঠিক আছে রাজা, যদি তোমাকে এই ছেলে লালন পালনের অনুমতি দেয় আমরা হত্যা করবো না, কিন্তু পারমিশন দেয় কিনা আমরা দাঁড়ানো থাকা অবস্থায় জিজ্ঞেস করতে হবে। সাথে সাথে ফেরাউনের বিবি আসিয়া শিশু মুসাকে কুলে নিয়া ফেরাউনের কাছে গিয়া বলল, এইভাবে একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেছে, জল্লাদদের দাবি হইল এটা বনি ইসরাইলের ছেলে, আমার কথা হইল যে কোনো ছেলে হোক আমার দয়া মায়া লাগছে, আমার মনে চায় লালন পালন করতে, তোমার পারমিশনের উপর নির্ভর করে। ফেরাউন বলে, এই আসিয়া তোর দয়া মায়া লাগতে পারে, আমার দয়া মায়া লাগে না। ঘটনার এই অংশে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে এই ছেলেটা মাত্র জন্ম হইল, 40 বছর পরে নবী হবে, এখন আজকেই নবী, 40 বছর পরে নবী হবে। এই ছেলেটার প্রতি আসিয়ার মনে দয়া মায়া লাগার কারণে আল্লাহ আসিয়াকে এত বড় ইমানদার হওয়ার তৌফিক দিলেন যে জান্নাতের বাড়ি দেখতে দেখতে হাসতে হাসতে বরণ। এই ছেলেটার প্রতি মায়া লাগে না ফেরাউন যে বলেছিল, এই কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হইল না। ঘটনার বিবরণ দিয়া তফসিরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে যে যুগে নবীগণের জন্ম হইত সেই যুগে ছিল এই নিয়ম, যেই যুগে নবী আর নবী জন্ম হওয়ার নিয়ম নাই সেই যুগে নাইবে নবী, হক্কানি উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়ার বেলায় একই নিয়ম। কোন মানুষ যদি আলেমদেরকে তারা আল্লাহর কথা বলেন, আল্লাহর কিতাবের কথা বলেন, রাসুলের কথা বলেন, এই জন্য আলেমদেরকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করাটা হবে তার ইমান নিয়া মরণের কারণ। কোন আলেম আল্লাহর কথা বলেন, আল্লাহর কিতাবের কথা বলেন, এই কারণে যদি কেউ কোন আলেমকে ঘৃণা করে, এই ঘৃণাটাই হবে তার ফেরাউনের মতো বেঈমান হইয়া মরণের কারণ। বলুন তো কোরআনের বর্ণিত প্রতিটি ঘটনায় আমাদের জন্য শিক্ষার মতো ব্যাপার আছে কিনা? যখন ফেরাউন বলল এই আসিয়া তোর দয়া মায়া লাগতে পারে, আমার দয়া মায়া লাগে না, সাথে সাথে আল্লাহ ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিল। এবার আল্লাহ বুদ্ধি জাগাইলেন কার মাথায়? একবার জাগাইলেন বিবি আসিয়ার মাথায়, একবার জাগাইলেন বান্দির মাথায়, আর একবার জাগাইলেন এখন ফেরাউনের মাথায়। আসিয়ার মাথায় কি বুদ্ধি জাগাইলেন? নদীতে বাসায় যাও, এরপরের দায়িত্ব আমি আল্লাহ। বান্দির মাথায় কি বুদ্ধি জাগাইলেন? এখানে কুলবানা রাজবাড়িতে নিয়ে কোন ধন সম্পদ পাওয়া গেলে যেন চুরির অভিযোগে অভিযুক্ত না হও। এবার ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দিলে, কি বুদ্ধি? নবী হওয়ার আশঙ্কায় ছেলে হত্যা করা হচ্ছে, এই ছেলেটাই নবী হবে এমন কোন গ্যারান্টি তো নাই। ফেরাউনের মনে মনে এই কথাটা জাগল, যদি বনি ইসরায়েলের বংশে কেউ নবী হইয়া যায় তাহলে আমাদের জুলুম অত্যাচারের বিচার হয়ে যাবে, এই ছেলেটাই নবী হয়ে যাবে এমন তো কোন গ্যারান্টি নাই। আসিয়া তো আমার স্ত্রী, দাম্পত্য জীবনে চলতে হইলে কোন কোন সময় স্বামীর পছন্দ না হইলেও স্ত্রীর পছন্দ মতো কোন কাজ করতে হয়, কোন কোন কাজ স্ত্রীর পছন্দ না হইলেও স্বামীর পছন্দ রক্ষা করার কারণে করতে হয়। আজি আমাদের দাম্পত্য জীবনে যেন কোন কলহ না হয়, কোন অশান্তির সৃষ্টি না হয়, স্বামী স্ত্রী মিলে মিশে সুখের সংসার যেন আমরা চালাতে পারি, সেই জন্য আমার পছন্দ না হইলেও আমার বিবি আসিয়ার পছন্দ হওয়ার কারণে তাকে লালন পালনের পারমিশন দিয়া দেওয়া দরকার। এই ছেলেটাই নবী হবে এমন কোন গ্যারান্টি তো নাই, এই বুদ্ধিটা তার মাথায় জাগার সাথে সাথে আগে বলেছিল আমার দয়া মায়া লাগে না, সাথে সাথে বলে দিল ঠিক আছে তোর দয়া লাগলে লালন পালন কর, আমার বাধা নাই। এবার হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউনের বিবি আসিয়া লালন পালনের ব্যবস্থা করলেন, সেই ব্যবস্থার বিবরণ অনেক লম্বা। দীর্ঘ 30 বৎসর পর্যন্ত হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরের ভিতরে লালিত পালিত হইলেন। আপনাদের ভালো রকম বুঝে সরণ দেখা দরকার, কে লালিত পালিত হইল কার ঘরের ভিতরে? মুসা আলাইহিসসালামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরের ভিতরে লালিত পালিত করতে পারেন, সে আল্লাহ বর্তমান দুনিয়াতে কি না করতে পারে? হযরত মুসা আলাইহিসসালাম 30 বৎসর লালিত পালিত হইলেন। 30 বৎসর পরে একটা দুর্ঘটনা ঘটে গেল, এই দুর্ঘটনার বিবরণ অনেক লম্বা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফেরাও হুকুম জারি করে দিল মুসাকে যেখানে পাও ধরে এনে ফাঁসিতে ঝুলাও। সাথে সাথে জল্লাদ বাহিনী বাইরে হয়ে গেল মুসাকে তালাশ করার জন্য। এই সময় মুসা আলাইহিস সালামের বয়স 30 বছর। মুসা আলাইহিস সালামের কোন হিতাকাঙ্ক্ষী ফেরাউনের বাড়ির সেই ফরমান শুনে মুসাকে সংবাদ দিয়ে দিল, তোমাকে ধরার জন্য জল্লাদ বাহিনী বাইরে গেছে। সংবাদ পেয়া মুসা নবী এই দিন থেকে আর ফেরাউনের বাড়িতে ফিরে গেলেন না, দেশান্তর হইয়া চলে গেলেন মাদিয়ান নামক শহরে। সেখানে আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন শুয়াইব আলাইহিস সালাম। শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে উঠলেন, অনেক লম্বা ঘটনা। হযরত শুয়াইব আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের আগমনের সংবাদ পাইলেন, তখন তার মেয়ে সহুরাকে বললেন, এই বিদেশ থেকে আগত মুসাফির লোকটাকে দাওয়াত করে নিয়ে আসো আমার বাড়িতে। শুয়াইব আলাইহিস সালামের মেয়ে সহুরা মুসা আলাইহিস সালামকে দাওয়াত করে নিয়ে যেতে আসলো। বললাম, মুসাফির মিয়া, আপনাকে আমার আব্বা দাওয়াত করেছেন, আমার আব্বা এই দেশের পয়গম্বর, আমার বাড়ি আমাদের বাড়িতে চলো। তিনি আরেক দেশ থেকে পলায়ন করে এসেছেন, এখানে পরিচিত কেউ নাই, দাওয়াত করছে একজন লোক, এটা তো সৌভাগ্যের ব্যাপার। তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি যাবো তোমার আব্বার দাওয়াতে, কিন্তু তোমাদের বাড়ির রাস্তা তো আমি চিনি না, তুমি আবার আগে আগে হাঁটতে হাঁটতে পারবে না, আমি আগে আগে যাব, তুমি আমার পিছে পিছে, কোন সময় ডান দিকে মুড় দিতে হবে, কোন সময় বাম দিকে মুড় দিতে হবে, কোন সময় সোজা যেতে হবে, তুমি আমার পিছন থেকে বলবে, আমার আগে যেতে পারবে না। ঘটনার ইয়ং সে মহাসিরিন একরাম তফসিরে ফিরে লেগেছেন, মেয়েটারে আগে দিয়া তিনি পিছনে পিছনে গেলে, সামন দিকে যান, সোজা দিকে সোজা যান, বাম দিকে যান, ডান দিকে যান, এগুলি কিছুই বলতে হইত না, কিন্তু তা না করে মেয়ে পিছন থেকে দেখে বলবে, আর এখন ডান দিকে মুড় দেন, এখন বাম দিকে মুড় দেন, এখন সোজা যান, এইরকম বিকল্প ব্যবস্থা করলেন কেন? এই প্রশ্নের জবাবে লেখা আছে তফসিরের কিতাবে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মেয়েটা ভিন্ন মেয়ে, আমি ভিন্ন পুরুষ, সে আমার আগে আগে হাঁটলে আমি তার পিছন দিকেও যদি তার উপরে আমার নজর পড়ে, শয়তানে চেষ্টা করবে আমার নজরটাকে তার প্রতি খারাপ করে দিলে, আর খারাপ নজরে একটা মেয়ের প্রতি তাকানির মানে হইল মেয়েটাকে অপমান করা। এই সেন্স বর্তমান দুনিয়ার কতজন মুসলমানের অন্তরে বাকি আছে? একটা যুবক পুরুষ একটা যুবতী নারীকে দেখার সুযোগ পাইলেই শয়তান চেষ্টা করে ওই দৃষ্টিটাকে কুদৃষ্টিতে পরিণত করার চেষ্টা করে। আপনারা কি মনে করেন, একটা ভিন্ন পুরুষ একটা ভিন্ন নারীকে দেখলে খুব শ্রদ্ধার নজরে দেখে না কামভাবে দেখে? এই কামভাবে যে কোনো পুরুষ যে কোনো নারীকে কামভাবে দেখাটা নারী যার জন্য সম্মানজনক না অপমানজনক, এই অপমানের হাত থেকে নারী জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, ভিন্ন নারী ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে থাকবে। ভিন্ন নারী ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে থাকবে, এটা কি নারীদেরকে কোনো কিছুর থেকে বঞ্চিত রাখার জন্য না তাদের মর্যাদা রক্ষা করার জন্য? কথাটা যদি পরিষ্কারভাবে বুঝে না আসে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, দেখুন আপনাদের বুঝে আসে কিনা। ধরুন আপনার যুবতী মেয়ে অথবা আপনার যুবতী স্ত্রী অথবা আপনার যুবতী বোন রাস্তা দিয়ে যাচ্ছে বেপর্দা অবস্থায়, আর রাস্তার শত শত হাজার হাজার যুবক পুরুষেরা লুলুক দৃষ্টিতে কামবাপ নিয়ে তারে দেখছে না, দেখে না? এই সময় যদি আপনি দেখতে পারতেন রাস্তার সর্বশ্রেণীর পুরুষেরা আপনার মেয়েটাকে কুদৃষ্টিতে দেখতেছে, তখন কি আপনি গৌরব বোধ করতেন না অপমান বোধ করতেন? এই অপমান বোঝার মতো কতজন মুসলমান আছে বর্তমান দুনিয়ায়? মুসলমানের কি মান অপমান বোঝার মতো সেন্স বাকি আছে না সেন্সলেস হইয়া গেছে? এই সেন্সলেস মুসলমানগুলির সেন্স জাগ্রত হবে কিভাবে কোরআন না বুঝলে? এই জন্য সত্যিকারের মান মর্যাদার সেন্স জাগ্রত করতে হইলে কোরআন বুঝতে হবে, কোরআনের মর্ম বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে। এই গভীর তত্ত্বের দিকে ইঙ্গিত করেই আল্লাহ কোরআনে সেই ঘটনা উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম বিবি সফুরাকে বললেন, তুমি আমার আগে আগে যাবে না, তুমি আমার পিছন দিকে থাকবে, যেন আমার অনিচ্ছাবশত তোমার উপর আমার দৃষ্টি না পড়ে, অনিচ্ছাবশত যেন তোমার উপর আমার দৃষ্টি না পড়ে। ঠিক তাই করলেন, মেয়ে পিছন দিক থেকে আসলেন আর মুসা নবী সামন দিকে যাচ্ছিলেন, সোহাইব আল ইসলামের বাড়িতে অচিনা রাস্তা, মেয়ে পিছন দিক থেকে এবার ডাইনে মুর্দিন, এবার বায়ে মুর্দিন, এবার সুলাদান এভাবে বলতেছিলেন, এভাবে হজরত সোহাইব আল ইসলামের বাড়িতে গিয়ে বসলেন। ওইখানে হজরত সোহাইব আল ইসলামের সাথে একটা কন্টাক্ট হইল, বাবা তুমি মুসাফির, এই দেশে তোমার কোন আত্মীয় স্বজন নাই, টাকা খাওয়ার ব্যবস্থা নাই, তুমি এক কাজ করো, আমার ছাগল গুলির রাখালি করো, কমসে কম 8 বৎসর আর 10 বৎসর হইলে আমার জন্য বেশি ভালো হয়, এই 10 বৎসরের ছাগলের রাখালির বিনিময়ে তুমি যে পরিমাণ বেতন তোমার থাকতে হবে ওই বেতনটা মহারানা হিসাবে দিয়ে দেবে, এর বিনিময়ে আমার মেয়ে সফুরাকে তোমার কাছে দিয়ে দেব। আসলে সব আল্লাহর কুদরতি লীলা খেলার ব্যবস্থা, 10 বৎসর ছাগলের রাহালি করার ব্যবস্থা করাই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, অধিকাংশ নবীকে আল্লাহ ছাগলের রাহালি করানির পরে নবুয়তি দান করেছেন, এর পিছনে রয়েছে বিরাট রহস্য। ছাগলের রাহালি করেই আল্লাহ নবীগণ কেন নবুয়তি দান করেন কেন, তার কারণ হল আপনারা এই দেশে যারা থাকেন আপনাদের পক্ষে বোঝাও কঠিন হতে পারে এবং আমার পক্ষে আপনাদেরকে বোঝানোটাও কঠিন হতে পারে। বাংলাদেশে কোন সময় টাকা খালে ছাগল ফালার অবস্থা নিজে প্রত্যক্ষদর্শী হয়ে থাকলে সহজে বুঝবে, যারা নিজেরা ছাগল পালে নিজে এরা বুঝবে সহজে, ছাগলের কতগুলি স্বভাব আছে। ছাগলকে যদি ছেড়ে দেন ঘাস খাওয়ার জন্য, গাছ তো খাবেই না, শুধু মানুষের ফসল খেয়ে নষ্ট করে। আর যদি না ছেড়ে ছাগলের গলায় দড়ি বেঁধে যদি খুঁটায় বেঁধে রাখেন ঘাস খাওয়ার জন্য, দড়ির এরিয়ার ভিতরে যত ঘাস আছে একটারেও শুইবে না, দূরের ঘাসের দিকে চেয়ে চেয়ে চেপে করবে। এই ছাগলকে যখন মাঠ থেকে তারাই আনবেন বাড়ির দিকে, আপনি যদি ছাগলকে সামনে দিয়ে আপনি পিছন দিকে তারাইয়া নিয়ে আসেন, কখনো সোজা পথে যাবে না, হয়তো ডান দিকে নেমে যাবে না হয় বাম দিকে নেমে যাবে। আর যদি ছাগলের গলায় দড়ি বেঁধে আপনি আগে যান, ছাগলকে পিছনে রাখেন, কোনদিনও আপনার সাথে সাথে যাবে না, 4 হাত পায়ে খুঁটি মেরে দাঁড়িয়ে থাকবে। রাগান্বিত হয়ে যদি ছাগলের খুঁটা দিয়া ছাগলের গায়ে জোরসে মারেন এক আঘাত, একটা আঘাতেই সে মাটিতে পরে মারা যাবে। এমতাবস্থায় অপরের ফসল খাওয়াবেন না, ঘাস খাওয়াইয়া ছাগলের পেট ভরাবেন, রাগান্বিত হইয়া আঘাত কিরা মাইরা ফেলবেন না। এইভাবে যদি ছাগল পালতে পারেন, সমাজের ছাগলের স্বভাব মানুষগুলির কাছে আপনি হেদায়েতের বাণী নিয়ে টিকে থাকতে পারবেন। ছাগলের স্বভাবের অনেক মানুষ কি সমাজে থাকে না, সুদা কইলে বাঁধা যায়, ডাইনে কইলে বায়ে যায়, বায়ে কইলে ডাইনে যায়। এই সমস্ত লোকের কাছেও আল্লাহ বাণী নিয়ে যাইতে হবে কিনা, উল্টা পাল্টা অবস্থা দেখে যদি রাগান্বিত হইয়া লাতি মারেন তারে, তাহলে হেদায়তের বাণী শোনাবে কে? এই জন্য ছাগল পালার অভ্যাস করতে পারলে সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত, আল্লাহর দাওয়াত দিয়ে আপনি টিকে থাকতে পারবেন। এই জন্য ছাগলের রাখালি হল নবুয়তের একটা ট্রেনিং। অধিকাংশ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ট্রেনিং দিয়া তারপরে নবুয়ত দান করেছেন, হযরত মুসা আলাইহিস সালামের বেলা এর ব্যতিক্রম হয় নাই। 10 বৎসরের ছাগলের রাখালি সমাপ্ত হওয়ার পর ফেরাউনের বাড়িতে ছিলেন 30 বৎসর, শ্বশুর বাড়িতে রইলেন 10 বৎসর, 40 পূর্ণ হইল। এবার হযরত মুসা আলাইহিস সালাম বিবি সফুরাকে নিয়ে ওই মাদিয়ান শহর থেকে, শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়ি মিশরের দিকে রওনা হইলেন, ফেরাউনের রাজধানী। অনেক লম্বা ঘটনা, রাস্তায় এক পর্যায়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়তের ঘোষণা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মুখে একটু তুতলাপনা আছে, কথা বলতে অস্পষ্টতা হয়, এর একটা ইতিহাস আছে। কেমন ইতিহাস? ফেরাউনের বিবি আসিয়া যখন শিশু মুসাকে লালন পালনের পারমিশন পাইলেন, একদিন শিশু মুসাকে ফেরাউনের কুলে দিলেন। ফেরাউন শিশু মুসাকে কুলে নিয়ে বসে আছে এমত অবস্থায়, শিশু মুসা এক হাতে ফেরাউনের দাড়িতে ধরলেন আর এক হাতে গালে দিলেন জুস এটা ফল। ফেরাউন কে, এই আসিয়া এইটাই ভবিষ্যতে নবী হয়ে আমাকে ধ্বংস করবে, এটার জন্যই এত সবাই এখনই জল্লাদ দেখা হত্যা করবে। দিদি আসিয়া বলেন কি হইল? বলে আমার মুখের দাড়িতে ধরে থাপ্পড় দিল আমার গালে। দিদি আসিয়া বলে তোমার মতো বুকা পুরুষ দুনিয়াতে হয় না, কুলের শিশুরা চুন পাইলেই মুখ করে ধরে আর কোনো কিছু না পাইলে হাত মারে, এই শিশুর হাত মারায় কি তোমার গালে ব্যথা পাইত নাকি? শিশু হাত মারলে গালে লাগলে কি ব্যথা পাওয়া যায় নাকি? কারণ বলে এই আসিয়া তুই বুঝবে না কেমন আঘাত করছে সেটা, আমি টের পাইছি কেমন আঘাত করছে। আসিয়ার কথা ফেরাউন মানতে রাজি না, ফেরাউনের কথা আসিয়া মানতে রাজি। শেষ পর্যন্ত আসিয়া একটা প্রস্তাব করলে, সত্যই যদি শিশুটা তোমাকে এত জোরে আঘাত করে থাকে যে তুমি মারাত্মক ব্যথা পাইয়া থাকো, আর তোমার সত্যই যদি এইটা হয় যে সে জেনে শুনেই তোমাকে আঘাত করেছে, তাহলে তার ইন্টারভিউ নেওয়া হোক, সে বুঝে কি না বুঝে না। কিভাবে ইন্টারভিউ নেওয়া? বলে একটা স্বর্ণের টুকরা তার সামনে দেওয়া হোক আর একটা জ্বলন্ত আঙ্গার এক টুকরা তার সামনে দেওয়া হোক, যদি স্বর্ণের টুকরা ধরে তাহলে বোঝা যাবে জেনে শুনেই তোমাকে আঘাত করেছে, নিশ্চয়ই তুমি ব্যথা পেয়েছো, আর যদি আঙ্গার ধরে তাহলে বোঝা গেল যে শিশু সুলভ ব্যবহার করেছে, এতে তুমি হিংসার কারণেই শুধু তাকে হত্যা করতে বলছো। এই প্রস্তাবটা, এই ইন্টারভিউ প্রস্তাবটা ফেরা ও মেনে নিল। মুসা আলাই শিশু মুসার সামনে এক টুকরা স্বর্ণ রাখা হইল, এক টুকরা জ্বলন্ত আঙ্গার রাখা হইল। হযরত মুসা ইসলাম এই জ্বলন্ত আঙ্গার হাতে নিয়ে মুখে দিয়ে ফেলেছিলেন, তখন জিহ্বার অগ্রভাগ পুড়ে গিয়েছিল শিশুকালে, এই কারণে সারা জীবন ভর তিনি কথা বলতে অস্পষ্ট হইত, কথা পরিষ্কার বোঝা যেত। তাই 40 বছর বয়সে মাদিয়ান শহর থেকে নিজের বাড়ি মিশরের দিকে যাওয়ার পথে যখন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আবদার করলেন, হে আল্লাহ আমার মুখের কথা অস্পষ্ট, আপনি জানেন এক তো ফেরাউনের বাড়ির আসামি আমি, 10 বৎসর যাবত আমার বিরুদ্ধে ফাঁসির দড়ি লটকান, আবার ফেরাউন এই দেশের খুদা হওয়ার দাবিদার, আর আমি যাবো আপনার খুদা, আপনি যে খুদা এই কথার দাওয়াত দেওয়ার জন্য, তেলে বেগুনে জ্বলে উঠবে, আমি তাকে কথা পরিষ্কার ভাবে বুঝাইতে পারবো না, বাড়িতে আমার ভাই হারুন আছে তাকেও নবী বানাইয়া দেন, আমরা দুইজন একসাথে যাব, একটু হিম্মত বাড়বে, আর যে কথা আমি তাকে বলতে চাই আমার ভাই হারুন পরিষ্কার ভাবে তাকে বুঝাইয়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে মুসা তোমার কথা কবুল করলাম, বাড়িতেই আল্লাহ ওহী বানাই দিলেন হারুন আলাইহিসসালামের কাছে, তোমার ভাই মুসা আসতেছে তাকেও নবী বানাইলাম, তোমাকেও নবী বানাইলাম, তোমরা দুইজন একসাথে ফেরাউনের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে যাও। কথা মতো দুই ভাই হযরত মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন তখন সিংহাসনে বসাছিল, যখন তারা বললেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র একজন, এই কথা প্রচার করার জন্য আল্লাহ আমাদেরকে নবী বানাইছেন, ফেরাউন জিজ্ঞেস করলো আল্লাহ যে তোমাকে নবী বানাইছেন এই কথার পক্ষে কোন দলিল প্রমাণ আছে, কোন মুজেজা আছে, কোন অলৌকিক ঘোষণা আছে? আল্লাহ নবুয়ত দেওয়ার সময় সেই কথা শিক্ষা দিয়েছিলেন, তোমার হাতের লাঠি ছাড়লেই বিশাল অজগর সাপ হবে, সাপটা ধরলেই আবার লাঠি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার মুজেজা আছে, আল্লাহ আমাকে মুজেজা শিক্ষা দিয়েছেন। বলে কি মুজেজা? তিনি বললেন আমার হাতের লাঠি ছাড়লে বিশাল অজগর সাপ হবে। ফেরাউন বলে ছাড়ো তো, মুসা আলাইহিস সালাম যেই হাতের লাঠি ছাড়লেন বিশাল অজগর সাপ হইয়া ফেরাউনকে গিলে খাইতে গেল সিংহাসনের দিকে। ফেরাউন বলে আরে বাবা তোমার সাপ সামলাও, অবশ্যই তোমাকে নবী মানবো, আগে সাপ সামলাও, আগে জান বাঁচাই। মুসা আলাইহিস সালাম শুধু হাতে ধরলেন লাঠি, এমনি হাতে ধরলেন সাপ, এমনি সাপ লাঠি হয়ে গেল। এবার ফেরাউন বলে এত বড় জাদুঘর হাতের লাঠিকে সাপ বানাইতে জানে, এই জাদুঘরকে আমি নবী মানি না। আরম্ভ হইল সংঘর্ষ, দেশের সমস্ত জাদুঘরকে আল্লাহ ফের মুসা আলাইহিস সালামের সাথে কম্পিটিশন করার জন্য। জাদুঘরেরা এসে বুঝতে পারলো যে মুসা জাদুঘর নয়, সত্যিকারের নবী। যে জাদুঘরেরা ফেরাউনের পক্ষ হয়ে আসছিল মুসাকে পরাজিত করার জন্য, সেই জাদুঘরেরা কলেমা পড়ে মুসা নবীকে নবী মেনে মুমিন হয়ে গেল। এইভাবে শুরু হইল হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সংঘর্ষ। জুলুম অত্যাচারের মাত্রা আগের চেয়ে আরো বাড়ল। এমতাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হুকুম দিলেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা নবী, এই মিশরের দেশে তোমার বংশের সর্বমোট লোক সংখ্যা 18 লক্ষ। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের দেশ মিশরে বনী ইসরাইলের লোক সংখ্যা ছিল 18 লক্ষ, আর ফেরাউনের দেশের কিপ্তি বংশের সেনাবাহিনীর লোক সংখ্যাই ছিল 20 লক্ষ। ফেরাউনের সেনাবাহিনীর সংখ্যা ছিল 20 লক্ষ, ফেরাউনের সৈনিকদের সংখ্যা 20 লক্ষ, আর বনী ইসরাইল নারী শিশু বৃদ্ধ যুবক যুবতী সকল মিলাইয়া 18 লক্ষ। সমস্ত জনগণ বনী ইসরাইলের 18 লক্ষ, আর ফেরাউনের সেনাবাহিনী 20 লক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার বংশের 18 লক্ষ বনী ইসরাইলের সবাইকে নিয়া এই ফেরাউনের দেশ মিশর থেকে তুমি রাতের গভীর অন্ধকারে পলায়ন করে, যে সিরিয়ার থেকে তোমরা বনি ইসরাইলেরা মিশরে এসেছিলে সেই সিরিয়াতে আবার চলে যাও। মনে আছে মিশরে বনি ইসরাইল কোন দেশ থেকে এসেছিল? সিরিয়ার থেকে। যে সিরিয়ার থেকে তোমরা বনি ইসরাইলেরা মিশরে এসেছিলে রাতের অন্ধকারে ফেরাউনের দেশ থেকে পালিয়ে, আমার সেই মিশরে চলে যাও, সিরিয়ায় চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মিশর থেকে 18 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন সিরিয়ার পথে। ফেরাউন টের পেয়ে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাদের পিছু দেওয়া করল। যখন নদী সামনে উপস্থিত হইলেন মুসা ইসলাম 18 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে, সমস্যা এমন দাঁড়াইল সামনে অগ্রসর হইলে নদীতে ঝাঁপ দিতে হবে, আর দাঁড়ায় থাকলে ফেরাউনের 18 লক্ষ সেনাবাহিনীর হাতে ধরা পড়তে হবে। 20 লক্ষ ফেরাউনের 20 লক্ষ সেনাবাহিনীর হাতে ধরা পড়তে হবে। এই সংকটের কথা আল্লাহর কাছে আবদার করলে আল্লাহ বলেন, মুসা নবী চিন্তার কারণ নাই, আপনার হাতের লাঠি দিয়া নদীর পানিতে আঘাত করুন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়া নদীতে পানিতে আঘাত করলেন। মুসা নবীর হাতের লাঠির আঘাতে পানি পাক ফাক হইয়া 12টা রাস্তা হয়ে গেল, পানির ফাঁকে ফাঁকে রাস্তা, দুই রাস্তার মধ্যে দিয়া পানির দেওয়াল, আর পানির দেওয়ালের মধ্যে মধ্যে আবার জানালা, এই পাশের রাস্তা দিয়ে এক দল বনী ইসরাইল যাচ্ছে, ওই পাশের রাস্তা দিয়ে আর এক দল বনী ইসরাইল যাতে দেখতে পারে যে আমাদের সঙ্গী সাথীরাও যাচ্ছে। এইভাবে 12টা পানির ফাঁকের 12টা রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে নদী পার হয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে ফেরাউন 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হইল। যখন দেখল পানি ফাঁক হইয়া রাস্তা হইয়া রয়েছে এবং সেই রাস্তা দিয়া মুসা নবী পার হইয়া গেছেন, ফেরাউন তার সেনাবাহিনীকে নির্দেশ দিল, যেই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা তার সঙ্গী সাথে নিয়া পার হইয়া গেল, আমার সাথে চলো 20 লক্ষ সেনাবাহিনী, সেই পানির ফাঁকের রাস্তা দিয়ে আমরাও সেই পারে যাব এবং তাদের উপর হামলা করব। ফেরাউন যখন 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে নদীর মাঝখানে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নদীর পানিকে আদেশ করলেন যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী এবং নবীর সাথীকে রাস্তা দিয়েছ, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করে ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে ধ্বংস কর। ঠিক এই মুহূর্তে ফেরাউন যখন নাকানি চুবানি খাইতেছিল, তখন বলতেছিল আমি খোদা নই, আমি খোদা নই, মুসার খোদাই আসল খোদা, হারুনের খোদাই আসল খোদা। জিব্রিল ফিরিস্তা তখন ফেরাউনের সামনে একটা ফরমান লেখা কাগজ দিয়া জিজ্ঞাসা করলো, দেখো তো এই এই কাগজটা কার লেখা? মনে আছে আপনাদের কাগজটার ইতিহাস? যেই গুলাম নিজের মনিবকে মনিব দেখে না, নিজেকেই মনিব দাবি করে, এই গুলামকে এই নদীর পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার হতে পারে না। ফেরাউন নিজের হাতে লেখে দস্তখত দিয়েছিল। ফেরাউন যখন নাকানি চুবানি খাইতেছিল নদীর পানিতে, তখন জিব্রিল ফিরিস্তা কাগজটা দেখাইয়া বললেন, দেখো তো এটা কার হাতের লেখা? ফেরাউন দেখে বলে, এটা তো আমার হাতের লেখাই দেখা যায়। জিব্রিল বললেন, তোর কথাই জিজ্ঞেস করেছিলাম, তোর রায় মতে আজকে থেকে তোর বিচার শুরু হবে। এবার স্মরণ করুন সেলদাই কি বলেছিল, মনে আছে কি বলেছিল? ক্ষণস্থায়ী দুনিয়াতে আমার বাহাদুরি ঠিক রেখে দাও, চিরস্থায়ী পরকালে তুমি ইচ্ছা মতো বিচার করে নিও। এই নদীর পানিতে যখন ফেরাউন নাকানি তুপানি খাচ্ছিল, তখন তার পুঁজি বাকি রইছিল না, ফুরাইয়া গেল। স্মরণ আছে প্রথম দিন প্রথম দিকের কথা? আল্লাহ ওয়াল আসরি বলে ইতিহাসের কসম খাইছে, মনে আছে কথা? ওয়াল আসরি বলে ইতিহাসের কসম খাইছে। অতীতের ইতিহাস গেটে গুটে দেখো, লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। প্রতিটি মানুষকে আল্লাহ দুনিয়াতে একটা জীবন নামের পুঁজি দিয়া পাঠান। জীবনের পুঁজিটা ফুরাইবার আগে আগে যদি জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারো, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পুঁজি গেল সীমিত, আর জান্নাতের সুখ শান্তি পাইলাম মুনাফা অসীম। পুঁজি সীমিত আর মুনাফা অসীম, এই ব্যবসা ক্ষতি না লাভের ব্যবসা? আর যার পুঁজিও গেল মুনাফাও পাইল না, ক্ষতিগ্রস্ত। বলুন এবার মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের অতি সংক্ষিপ্ত ঘটনাটা বুঝে থাকলে বলুন। মুসা আলাইহিসসালাম মিশরের বাদশা হয়েছিলেন কয়েকশো বছরের জন্য, মুসা আলাইহিসসালাম এক সেকেন্ডের জন্য মুসা মিশরের রাজত্ব পান নাই, এক মুহূর্তের জন্য মুসা মিশরের রাজত্ব পান নাই। ফেরাউন মিশরের রাজা ছিল চার শত বছর পর্যন্ত। এবার বলুন এই গদি গদিওয়ালা চারশো বৎসরের রাজা আর গদিবিহীন মাত্র কিছুদিনের মুসা, লাভবানকে আর ক্ষতিগ্রস্তকে? গদিওয়ালা ক্ষতিগ্রস্ত, গদি সারা যিনি ইনি লাভবান। কারণ দুনিয়ার গদি দিয়া মানুষের জীবনের লাভ ক্ষতি মাফা হয় না, মানুষের জীবনের লাভ ক্ষতি মাফা হয় তোমার পুঁজি গেল কত বড় আর মুনাফা পাইলা কত বড়, ওইটা দিয়ে লাভ ক্ষতি মাফা হবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা মনে করে দেশের গদি পাইলে আমার জীবন সফল, কেউ মনে করে আমি কোটি কোটি টাকা কামাই করতে পারলে আমার জীবন সফল, কেউ মনে করে আমি লিডার হইতে পারলে আমার জীবন সফল। স্থায়ী চিরস্থায়ী জীবনের লিডার না কোন স্থায়ী জীবনের লিডার? চিরস্থায়ী জীবনের ধন সম্পদ না কোন স্থায়ী জীবনের ধন সম্পদ? চিরস্থায়ী জীবনের গদি না কোন স্থায়ী জীবনের গদি? কোন স্থায়ী জীবনের গদির দ্বারা দুনিয়ার মানুষ লাভবান হয় না, যদি হইত ফেরাউন সকলের আগে লাভবান হইয়া যেত। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্রীয় গদিতে ফেরাউন ছাড়া আর কেউ বসা থাকতে পারেনি, সবচেয়ে বেশি দিন দেশের রাষ্ট্রীয় গদিতে সবচেয়ে বেশি দিন বসা ছিল কে? সুতরাং দেশের গদি দখল করতে পারলে যদি জীবন সফল হতে পারত, তাইলে মুসা নবীর জীবন সফল না হইয়া ফেরাউনের জীবন সফল হইয়া যেত। কথা বুঝতে পারতেছেন কি আপনারা? বুঝে থাকলে বলুন, মানুষের জীবন সফল হয় গদি দখলের দ্বারা না চিরস্থায়ী জীবনের চিরস্থায়ী মুনাফা অর্জনের দ্বারা? জীবনের চিরস্থায়ী মুনাফা হইল জান্নাত খরিদ করা, জান্নাত খরিদ করতে পারলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা হইল আমার পুঁজি, এটা ফুরাবার আগে আগে যদি আমি জান্নাত খরিদ করতে পারি তাহলে জীবন পুঁজির ব্যবসায় আমি লাভবান, আর আমার জীবন পুঁজি যদি ফুরাইয়া যায় এর ভিতরে জান্নাতের খরিদ্দার হতে পারি না, তাহলে এই দুনিয়ার জীবনের ব্যবসায় আমি ক্ষতিগ্রস্ত। কাজেই এই ফেরাউনের ঘটনা আর মুসা নবীর ঘটনা আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করে বুঝাচ্ছেন, দুনিয়ার গদি দখল করতে পারার দ্বারা মানুষের জীবন সফল হয় না, যদি হতে পারত ফেরাউনের জীবন তোমাদের সকলের আগে লাভের জীবন হইয়া যাইত। নেতাগিরি পাইলে জীবন সফল হয় না। মক্কার মধ্যে আবু জাহালের চেয়ে বড় কোন নেতা ছিল না। আপনারা কি জানেন আবু জাহালের চেয়ে বড় কোন নেতা মক্কায় ছিল? মক্কায় আবু জাহালের চেয়ে বড় কোন নেতা ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সেও আবু জাহালের চেয়ে অনেক ছোট ছিলেন। মক্কার সর্দারি নেতৃত্ব কর্তৃত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে ছিল না, ছিল আবু জাহালের হাতে। জন্মের পর থেকে একাধারে 53টা বৎসর পর্যন্ত মক্কার সর্দারি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে ছিল না, যা আবু জাহালের হাতে ছিল। আবু জাহালের নির্যাতনের কারণে 53 বছর বয়সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতিষ্ঠ হয়ে মক্কা জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করে দেশান্তর হতে বাধ্য হয়েছিল। তাইলে আবু জাহাল হইল বিজয়ী, সে তার নেতৃত্বের বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তাড়াইয়া দিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লড়াইয়ে হলেন পরাজিত, তিনি দেশান্তর হতে বাধ্য হলেন। কিন্তু আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আবু জাহাল লাভবান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাভবান? লাভপতি মাফার স্কেলটা কি? লাভপতি মাফার স্কেল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আসর নাযিল করে বলেন, যাদের জীবনে চারটা কাজ করতে পারে তারা লাভবান, এই চার কাজ যারা করতে পারে না তারা ক্ষতিগ্রস্ত। চার কাজের প্রথম কাজের নাম ঈমান, দ্বিতীয় কাজের নাম নেক আমল, তৃতীয় কাজের নাম হকের উপর অটল থাকা, নিজেও হক পথে অটল থাকা, অপরকেও হক পথের দাওয়াত দেওয়া। আর হকের উপর অটল থাকতে হইলে যে সমস্ত বিপদ আপদ আসে এইগুলি নিজেও সহ্য করা এবং অপরকেও সহ্য করতে বলা, এই চার কাজ যারা দুনিয়ার জীবনে করতে পারে একমাত্র তারাই হল জীবন ব্যবসায় লাভবান, এই চার কাজ যারা করতে পারে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। এবার বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়স পর্যন্ত মক্কার নেতৃত্ব কার হাতে ছিল? আবু জাহালের হাতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে নেতৃত্ব ছিল না, তিনি অসহায় হইয়া দেশান্তর হইলেন। দেশান্তর ও অসহায় লোকটা ক্ষতিগ্রস্ত, আর ক্ষমতাশালী লোকটা লাভবান। তাহলে লাভপতি লাভপতি মাফার স্কেলটা কি? লাভপতি মাফার স্কেল হইল চারটা, ইমান আমল দাওয়াত ধৈর্য। ইমান আমল দাওয়াত ধৈর্য, ইমান আমল দাওয়াত ধৈর্য, এই চারটা হইল লাভপতি মাফার স্কেল। যার জীবনে এই চারটা জিনিস আছে সে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে গদি পাইলেও সফল না পাইলেও সফল, নেতা হইলেও লাভবান নেতা না হইলেও লাভবান, মজলুম হইলেও লাভবান, নির্যাতিত হইলেও লাভবান, প্রাণ হারাইলেও লাভবান, বাড়ি হারাইলেও লাভবান, দেশ হারাইলেও লাভবান, সম্পদ হারাইলেও লাভবান, এই চার জিনিস যে পাইল না সে কোটি কোটি টাকার ধন পাইলেও ক্ষতিগ্রস্ত, নেতা হইলেও ক্ষতিগ্রস্ত, কর্তা হইলেও ক্ষতিগ্রস্ত, শাসনকর্তা হইলেও ক্ষতিগ্রস্ত, গদিতে 400 বৎসর পর্যন্ত বসে থাকলেও সে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। কাজেই মনে আছে আপনাদের সূরায়ে আসরের শানে নজুলের ঘটনা, কুরাইশ বংশের মূর্তি পূজারীদের নেতারা আবু জাহাল আবু লাহাব সহ বলতেছিল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মনে আছে কথা? এই কথার প্রতিবাদে আল্লাহ সুরায় আসর নাজিল করলেন। নাজিল করে আগে বুঝাইলেন, আগে লাভ ক্ষতি স্কেল শিখো, লাভ কোন জিনিসের দ্বারা হয় আর ক্ষতি কোন জিনিসের দ্বারা হয়। এবার মাফ মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের ঘটনা কোরআনে উল্লেখ করে দিয়েছি অতীতের ইতিহাসে। মাপো মুসা লাভবান না ফেরাউন লাভবান, ইব্রাহিম আলাইহিসসালাম লাভবান না নমরুদ লাভবান, ওইগুলি মাপো। তারপরে এবার মাপো মুহাম্মদ আবু জাহাল লাভবান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাভবান। মুহাম্মাদুর রাসূলুল্লাহই শুধু নন, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের কারণে এই চারটা কাজ যারা করতে থাকবে এরা সারা দুনিয়ার সমস্ত শক্তিশালী ফেরাউনের মতো শক্তিশালী লোকদের চেয়েও এরা হবে লাভবান, আর ওই সমস্ত শক্তিশালীরা হবে ক্ষতিগ্রস্ত। সামান্য কিছু যদি সূরাতুল আসরের তফসির থেকে যে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করলাম যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এবার বলুন আপনাদের মধ্যে যদি এমন একটা লোক থাকে যেই লোকটার কোনো ধন সম্পদ নাই, যেই লোকটার কোনো নেতৃত্ব নাই, যেই লোকটার কোনো কর্তৃত্ব নাই, যেই লোকটা অসহায়, যেই লোকটা মজলুম, অত কিন্তু ইমান রাখে, আমল ভালো করে, হক পথে থাকে, মানুষকে হকের দাওয়াত দেয়, ধৈর্য ধারণ করে, ইমান আছে তার, আমল ভালো আছে তার, দাওয়াতের কাজ চালু আছে তার, হক পথে থাকতে যে ধৈর্য ধারণ করতে হয় সেই ধৈর্য সহ্য আছে তার, যার ইমান আছে, আমল আছে, দাওয়াত আছে, ধৈর্য আছে, ক্ষমতা নাই, নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, যশ নাই, কিন্তু ইমান আছে, আমল আছে, দাওয়াত আছে, ধৈর্য আছে, ক্ষতিগ্রস্ত না লাভবান। কেন লাভবান? মুফাসসিরিন একরাম আয়া এই সূরার তাফসিরে ব্যাখ্যা করে বুঝেছে। এই ব্যাখ্যার সারমর্মটা হল বিরাট বরফ, ধরুন এই টেবিলটার মতো বড় একটা বরফের টুকরা ১০০ টাকা দিয়ে একজনে কিনল, এটাকে ১০০টা টুকরা করবে এবং প্রতিটি টুকরা ১.৫ টাকা করে বিক্রি করবে। ৫টা টুকরা কত টাকা দিয়ে কিনছিল? ১০০টা টুকরা করে প্রতি টুকরা ১.৫ টাকা করে বিক্রি করলে বিক্রি কত হবে? তখন তার ৫০ টাকা হবে লাভ। এই ব্যক্তি এই বিশাল বরফের টুকরাটা ১০০টা টুকরা করে নিয়ে বাজারের গলিতে ঘোরাফেরা করতেছে বিক্রি করতে, সবগুলি টুকরা ১.৫০টাকা করে বিক্রি করলে পরে সে তার ৫০টাকা লাভ হবে। কিন্তু আপনারা বলুন বরফের টুকরাগুলিতে গরম বাতাস এবং রৌদ্র লাগলে এই বরফের টুকরাগুলি তিলে তিলে ক্ষয় হতে থাকে কিনা? যেভাবে বরফের টুকরার মধ্যে গরম বাতাস এবং রৌদ্র লাগলে তিলে তিলে বরফের টুকরাগুলি ক্ষয় হতে থাকে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে প্রতিটি মানুষকে যে পুঁজি দেওয়া হয়েছে জীবন, এটা বরফের টুকরার মতো সেকেন্ডে সেকেন্ডে তিলে তিলে ক্ষয় হচ্ছে। তাহলে আপনাদের আমাদের জীবনটা কিসের মতো? এক টুকরা বরফের মতো। বুঝে আসলো কি বিষয়টা? এই দুনিয়াতে প্রতিটি মানুষের জীবনটা কিসের মতো? এক টুকরা বরফের মতো। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার পুঁজি ক্ষয় হয়ে যাচ্ছে। এই বরফের ব্যবসায়ী ১০০টা বরফের টুকরা ১.৫ টাকা করে বেচবে, তাতে তার ৫০ টাকা লাভ হবে এই এই এই আশায় বরফের টুকরাগুলি নিয়ে যখন রাস্তার গলিতে গলিতে ঘোরাফেরা করতেছিল, এমত অবস্থায় বরফের ব্যবসায়ী এক জায়গায় দেখল একটা লোকে গান গায়, আরেকটা লোকে বাজনা বাজায়, আরেকটা লোকে সাপ নাচায়। কি দেখল? একটা লোকে গান গায়, একটা লোকে বাজনা বাজায়, আরেকটা লোকে সাপ নাচায়। এই গান গাওয়া শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে, সাপ নাচানি দেখতে দেখতে তার পুঁজিটা বিক্রি করার কথা ভুলে গেল, তার বরফের টুকরাগুলি বিক্রি করার কথা ভুলে গেল। এই বরফের ব্যবসায়ীটা যত বড় বুদ্ধিমান, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যে সমস্ত মানুষের জীবন পুঁজিটা সেকেন্ডে সেকেন্ডে বিলীন হয়ে যাচ্ছে, অথচ এর ভিতরে তার জান্নাতের খরিদ্দার হওয়ার কথা মনে নাই, এই সমস্ত লোকেরা ওই বরফের ব্যবসায়ীর মতো বুদ্ধিমান, বুদ্ধিমান না বোকা? আমার কথা বুঝে থাকলে বলুন, এইরকম বোকা কি এই সমাজে কোন মানুষ আছে? আমার পুঁজি ক্ষয় হয়ে যাচ্ছে অথচ আমি মুনাফা অর্জন করার কোন ভিত্তি নেই, আছে কি কোন মানুষ? কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে শিক্ষা দিয়েছেন, আবু জাহালের কথাই নয়, আবু লাহাবের কথাই নয়, সত্যিকারের অর্থে যদি লাভবান হতে চাও, বরফের টুকরাগুলির মতো তোমাদের জীবন পুঁজি বিলীন হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগে আগে জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এবং আমাদের কার পুঁজিটা একদিন শেষ হয়ে যাবে তার শেষ সীমানা আপনাদের কার কার জানা আছে? জানা নাই? আগামীকালও আমার সম্পূর্ণ পুঁজি শেষ হতে পারে, আজকে রাত্রেও আমার সম্পূর্ণ পুঁজি শেষ হতে পারে, তাহলে আমি নিশ্চিন্ত বসে থাকতে পারি আমার মুনাফা অর্জন না করে? না, প্রতিটি মুহূর্তে আমার ব্রেনে চিন্তা রাখতে হবে যে মরণের আগে আগে আমার জান্নাতের খরিদ্দার হওয়া দরকার। তাহলে প্রতিটি মুহূর্তে আমার মধ্যে চারটা জিনিস থাকা দরকার, প্রতিটি মুহূর্তে আমার মধ্যে ইমান থাকা দরকার, প্রতিটি মুহূর্তে আমার মধ্যে নেক আমল থাকা দরকার, প্রতিটি মুহূর্তে আমার মধ্যে দাওয়াতের জিকির থাকা দরকার, প্রতিটি মুহূর্তে আমার মধ্যে এই ভাবপথে থাকার যে কষ্ট, এই কষ্টটা সহ্য করার মতো ধৈর্যশীল হওয়া দরকার। এই চারটা ব্যাপারে যদি সচেতন, যখনই তার মরণ হবে দুনিয়ার কষ্টেই জীবন শেষে, সাথে সাথে ফিরিস্তার আকারে চিরস্থায়ী জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এইভাবে আমাদের জীবন ব্যবসায় লাভবান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু